بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله رب العالمين جبوت برشمسا جي مهن الله رب العالمين أما دركي جي شب هنگو پرتنگو ديئتن ششب قلي تار نعمت যেগুলি ভালো কাজে কমপক্ষে জায়েজ বৈধ কাজে ব্যবহার করার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আর যেসব কথা কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে নারাজ হন, যাতে মানুষের অন্যায়ের দিক রয়েছে, সেসব কথা কাজে আল্লাহ রাব্বুল আলামিন এসব নিয়ামতকে ব্যবহার করা কঠোরভাবে নিষেধ করেছেন। তার একটি নিয়ামত হচ্ছে জবান বা জিহ্বা, বাকশক্তি। এই বাকশক্তির নিয়ামত, জিহ্বার নিয়ামত, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই জিহ্বের আপদ সম্পর্কে, এবং এতে থেকে সতর্কীকরণ হচ্ছে উদ্দেশ্য, যাতে করে এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কাজে বা কথায় আমরা ব্যবহার না করি, যেটা আমাদের জন্য বিপদজনক হয়। এই মর্মে কোরআনে কারিমের আয়াত পাঠ করেছি, সূরা আহজাবের আয়াত নম্বর 70 এবং 71, যেটা সুন্নতি খুদওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি আয়াত পাঠ করতেন তার তৃতীয় আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন প্রথম দেখা যাক, আর তারপরে আমরা কয়েকটি আয়াত এবং বেশ কিছু হাদিস সামনে রেখে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার লোকেরা, হে মুমিন সকল, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো, তোমরা সঠিক কথা বলবে। ওয়া কুলু কাওলান সাদীদা, সাদীদ কথাটি যার অর্থ সঠিক চাইতে বেশি ভালো বাংলা, ব্যাপক অর্থপূর্ণ বাংলা পাই না, যদিও সঠিক বলাই পুরো অর্থ প্রকাশ পাই না। সদীদ, এমন কথা যেই কথা সঠিক হয়, বেঠিক না হয়, যেই কথার দ্বারা ইহকালের আপনার ক্ষতি না হয় বা কারো ক্ষতি না হয়, তা দিয়ে আপনি নিজেকেও ক্ষতিগ্রস্ত করবেন না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবেন না, এমন কথা, এমন সঠিক কথা, কাউলান সাদীদ, যেই কথার দ্বারা আপনার পরকালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনার দিন দুনিয়ার কোনো ক্ষয়ক্ষতি না হয়। অকুল ও কাউলান সাদীদা, সঠিক কথা বলো। আল্লাহ রাব্বুল বলছেন যে সঠিক কথা যদি তোমরা বলো তার উপকারিতা সম্পর্কে পরের আয়াতে আয়াত নম্বর 71 এর লাভের দিক যদি আপনি সঠিক কথা বলেন, সঠিকের বাইরে কোনো কথা আপনার জবান দিয়ে না বের হয় তাহলে লাভ এই হবে যে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, আমাল মানে কাজ, সেই কাজ পার্থিব কাজ হোক দুনিয়ার কাজ কর্ম, যে সঠিক কথা বলে দুনিয়ার কাজে কোথাও আঘাত খায় না, ক্ষতিগ্রস্ত নিজে হয় না আর অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করে না, যে সঠিক কথা বলে অন্যকে ক্ষতিগ্রস্ত করে না, অন্যকে যদি ক্ষতিগ্রস্ত করে এর বিপরীত কথা বলে তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, কারণ প্রত্যেকটি বিষয়ের প্রতিক্রিয়া আছে, রিয়াকশন আছে। আপনি বেঠিক কথা বলবেন আর আপনাকে কেউ সঠিক কথা বলবে, আপনি বেয়াদবী কথা বলবেন আপনি অন্যায় কথা বলবেন আর আপনি ন্যায়সঙ্গত ভালো কথা শুনতে চাইছেন, আপনি খারাপ আচরণমূলক কথা বলবেন আর আপনি মানুষের কাছ থেকে খুব ভালো আচরণ চাইছেন, এটা অসম্ভব, এটা হচ্ছে প্রতিক্রিয়া। ইউসলিহ লাকুম আমালাকুম, আমাল মানে পার্থিব আমল এতে সামিল, যেমন আখেরাতের আমল বা দুনিয়াবী আমল তার সাথে সাথে দিনী আমল বলবো, ধর্মীয় কাজগুলি আল্লাহ সঠিকভাবে পরিচালিত করবেন যদি সঠিক কথা বলেন, তাহলে আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবেন, কোরআন সুন্নাহর বাইরে কথা বলবেন না। দিনের ক্ষেত্রে যদি বলেন সঠিক কথা বলবেন আপনি, ভুল কথা বলবেন না, তৌহিদের কথা বলবেন সুন্নাহর কথা বলবেন, শিরকি কথা বলবেন না বিদাতি কথা বলবেন না, জায়েজ কথা বলবেন না জায়েজ কথা বলবেন না, আপনার জন্য যেই কথা বলার অনুমতি আছে সেই কথাগুলি বলবেন, যেগুলির অনুমতি নেই খেয়াল খুশি বলবেন না, কারণ আপনি একজন গোলাম, রবের গোলাম আব্দুল্লাহ, আপনি আল্লাহর বান্দা, আপনি যখন আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা মানে এই নয় যে মাঝে মাঝে গিয়ে একটু ইবাদত করে নিলাম বাস আল্লাহর বান্দা হয়ে গেল। আজকাল কিন্তু অধিকাংশ মুসলিম যারা আল্লাহর ইবাদতবন্দি করেও তারা এইভাবে নিজেকে আল্লাহর গোলাম ভেবেছে যে আমি তো আল্লাহর গোলাম, দেখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, মানে ওই যে নামাজের সময়টুকু আছে ওইটুকু যেভাবে নামাজ পড়তে সলাত আদায় করতে বলা হয় সলাত আদায় করলো, বলছে আমি তো আল্লাহর গোলাম, দেখো আল্লাহর ইবাদতবন্দি করলাম, যাকাত দিতে হয় যে যাকাত দিলাম আল্লাহর ইবাদতবন্দি হয়ে গেল, অর্থের ক্ষেত্রে এই তো সারাদিন আমি সিয়াম রোজা রাখলাম রমজান মাস ওটা মাস সিয়াম পালন করলাম আল্লাহর ইবাদতবন্দি করলাম, এইরকম কিছু যেগুলি খালিস ইবাদত যেগুলিকে মানুষ সবাই জানে যেগুলি ইবাদত বন্দেগী এগুলি দুনিয়ার কোন কাজ নাই, এই ইবাদতগুলি করাকে অনেক ইবাদত গুজার লোকেরা মনে করে যে আমার আল্লাহর গোলাম হওয়ার জন্য যথেষ্ট, অথচ আল্লাহর গোলাম হওয়ার জন্য এটা যথেষ্ট নয়, যে আপনি টেম্পোরারি কিছু কিছু সময় আল্লাহর ইবাদতবন্দি করবেন আর বাকি সময়টা আপনি স্বাধীনভাবে চলাফেরা করবেন, এটা আপনার ইবাদতের জিন্দেগি নয়, ইবাদতের জিন্দেগি হচ্ছে ও আব্বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত মৌত না এসেছে, মৃত্যু না এসেছে, মৃত্যু আসা পর্যন্ত তো তোমার ইবাদত কন্টিনিউ চলতে থাকবে, সে ইবাদতের ধরন ভিন্ন ভিন্ন হবে, কখনো সলাতের ইবাদত, কখনো সিয়ামের ইবাদত, কখনো যাকাত সাদকার ইবাদত, কখনো হজের ইবাদত উমরার ইবাদত, কখনো আপনার হিজাব পালনের পর্দা করার ইবাদত নারীদের, কখনো আপনার রুজি রোজগার করার ইবাদত হালাল রুজি সন্ধান করার ইবাদত, কখনো আপনার ফরজ ইবাদত, কখনো সুন্নাত মুস্তাহাব নফল ইবাদত, কখনো জিকির তসবির ইবাদত, কখনো বিভিন্ন দোয়া পড়ার ইবাদত, ইবাদত লেগে আছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই কথা কাজগুলি করতে বলতে বলেছেন আপনি বলবেন, ওর বেশি বলবেন না, কথা বলার আগে জবানটা ব্যবহার করার আগে জবানটা খোলার আগে একটা কথা উচ্চারণ করার আগে চিন্তা করবেন যে এই কথাটা বলার অনুমতি আছে কি, যদি আল্লাহ অনুমতি দিয়ে থাকেন তাহলে বলবো, এটা হচ্ছে ইবাদত। আমি যে কথাটা বলতে যাচ্ছি মনটা চাইছে এই কথাটা এই লোকটাকে বলে দি বা এই বিষয়ে আমি বলে দিই, এটা ফতোয়াই বলে দিই ধরেন, অথবা কারোর সাথে কথা বলতে গিয়ে সে আমার সাথে কিছু কথা বলছে আমিও তাকে কিছু কথা বলে দিলাম, এই কথাটা বলি তাকে মনটা চাইছে। তার আগে আপনাকে শতবার চিন্তা করতে হবে, কনফার্ম হইতে হবে, নিশ্চিত হইতে হবে যে এই কথাগুলি বলার কি আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। এর নাম হচ্ছে আপনার কথা বলার ক্ষেত্রে ইবাদত। ইবাদত হচ্ছে পজিটিভ, ইবাদত হচ্ছে নেগেটিভ, ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক হচ্ছে আল্লাহ এই কথাগুলি বলতে আমাকে অনুমতি দিয়েছেন, হয় হুকুম করেছেন ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হিসাবে, আর না হলে কমপক্ষে জায়েজ করেছেন, অনুমতি দিয়েছেন, তাই কথাগুলি বললাম। যেমন আমরা কিছু দুনিয়াবি গল্প গুজব করছি, বৈধ গল্প গুজব করছি, মাঝে মধ্যে করছি না, জায়েজ কিন্তু তাতে নেই, অনেক গুনাহ নেই, সেই জন্য গল্পগুলি করলাম। আবার যদি দেখা যায় যে যেই কথাগুলি বলতে মনটা চাইছে অথবা বলবো সেই কথাগুলি হারাম অথবা অপছন্দনীয় মকরুহ অথবা তাতে কোন লাভ নেই, লাগো আসার ওয়াল্লাযীনাহুম আনিল লাগ্বি মুরিদুন, আল্লাহ রাব্বুল বলছেন মুমিন তো সত্যিকার অর্থে ওরা যারা ওয়াসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়াসার কথা কাজকে এড়িয়ে যায়, ওয়াসার কথা বলেও না, ওয়াসার কাজ ফালতু কাজ করেও না, ফালতু কথাও বলে না। তাহলে ফালতু ফালতু কথা বলতে থাকা যদিও মনে করছে যে এটাতে কোন গুনাহ বয়স হলো, কিন্তু জবানটা ব্যবহার করলেন আল্লাহর নিয়ামত দীর্ঘ সময় এমন কথায় যেই কথাগুলি একেবারে ওয়াসার, এর লাগোর সংজ্ঞা সম্পর্কে আমি অনেকবারই বলেছি, অসার ফালতু বা লাগো কোরআনের ভাষায় মুমিন কোনদিন লাগো কথা কাজে লিপ্ত হইতে পারে না, এমন কথা কাজকে বলা হয় যেই কথায় দুনিয়ার একটা হালাল রুজি নেই একটা টাকা, আর দিনের ক্ষেত্রে একটা সওয়াব নেকি নেই, সেটা হচ্ছে অসার ফালতু। মুমিনের জীবনটা অত্যন্ত ক্ষুদ্র জীবন, সংকীর্ণ জীবন, মাত্র কিছুদিনের, এই সময়টা এই ফালতু কাজে লাগাবার জন্য আল্লাহ আপনাকে মুমিন মুসলিম করেননি, এই নিয়ামত দান করেননি ঈমান ইসলামের। তো বলছিলাম যে সঠিক কথা বললে কি হবে, তোমাদের কাজগুলি দুনিয়ার কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হবে, কারোর সাথে ঝগড়া হবে না, বিবাদ হবে না, মনোমালিন্য হবে না, কলহ হবে না, অন্তর্দ্বন্দ্ব হবে না, ফাটল ধরবে না, ইসলাম আমালাকুম, স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামীও যদি ঠিকভাবে কথাবার্তা বলে, স্ত্রী আর স্ত্রী যদি স্বামীকে ঠিকভাবে কথা বলে, কোনদিন ঝগড়া বিবাদ হবে না এবং ফাটল ধরবে না, দ্বন্দ্ব হবে না। বাপ মা ছেলে মেয়েদের সাথে যদি পৌলু কাউলান সেদিদার আমল করে, সঠিক কথাবার্তা বলে, তাহলে কোনদিন তাদের মাঝে ফাসাদ সৃষ্টি হবে, ইউসলেহ আল্লাহ বলেছেন সঠিকভাবে পরিচালিত করবেন, ইসলাহ বিপরীত হচ্ছে এফসাদ, তাহলে তোমাদের মাঝে ফাসাদ সৃষ্টি হবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, বিপর্যয় সৃষ্টি হবে না, ঝগড়া বিবাদ সৃষ্টি হবে না, ফাসাদ দ্বন্দ্ব সৃষ্টি হবে না, অশান্তি বিরাজ করবে না ব্যক্তি পরিবার সমাজে দেশে বিশ্বে বিপর্যয় নেমে আসবে না। এই জবানের অসৎ ব্যবহারের জন্য বা লাগামহীন ব্যবহারের জন্য বিপর্যয় নেমে এসেছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্বামী স্ত্রীর মাঝে, ছেলে মেয়েদের সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, গ্রামবাসীর সাথে, সমাজের লোকদের সাথে। জি হ্যাঁ, ইসলাহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে ইসলাহর সাথে চালাবেন, তাতে ফাসাদ বিগাড় পয়দা হবে না। আরবি ভাষা বোঝার চেষ্টা করবেন, যেখানে ভালো কথা বললে, সঠিক কথা বললে ইসলাহ হয়, ইসলাহ লাকুম আমার, আল্লাহ তোমাদের কাজকর্মগুলিকে সঠিকভাবে পরিচালিত করবেন, তাতে কোনদিন ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। দিনের ক্ষেত্রে ওইরকম, ইমান আমলের ক্ষেত্রে যদি সঠিক কথা বলো, তৌহিদ সুন্নাতের কথা বলবে, তাহলে কোনদিন তোমাদের ইমানে, ইসলামে, তোমাদের জান্নাতের রাস্তায় চলবে, কখনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, কখনো তোমার জীবনে ইমানি ইসলামী বিপর্যয় নেমে আসবে না যে জাহান্নামের রাস্তায় চলে গেছ, শয়তানকে খুশি করে দিয়েছ, এমনটা হবে না। ইসলাম আমালাকুম, ছোট্ট একটি আয়াত, এই আয়াতটিকে যদি একটু গভীরভাবে আমরা তাফসীর করি আর চিন্তা করি তো আমাদের ইসলাম সংশোধনের জন্য যথেষ্ট এবং জবানকে কন্ট্রোল করার জন্য। তো বলছিলেন যে মানুষের ইবাদত হচ্ছে যে জবানটাকে, শুধু জবান নয়, জবানের আজকে আলোচনা, সেজন্য প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ ব্যবহার যেখানে করতে অনুমতি দিয়েছেন করব, ব্যবহার করার অনুমতি নেই মোটেই না, জবান খোলার অনুমতি নেই মোটেই খুলব না, একটা লাভ এটা হইল। দিন দুনিয়ার লাভ আল্লাহ বললেন ইসলাহ লাকুম আমালাকুম, সুষ্ঠুভাবে তোমাদের কাজকর্ম জীবনটা পরিচালিত হবে। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, অতিরিক্ত আল্লাহ বোনাস দিচ্ছে, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। জবানকে যদি কখনো অবৈধ কথা কাজে অন্যায় ব্যবহার না করো তাহলে তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। ভালো কাজে ব্যবহার করেছেন, পাউলানা সেদিদা বলেছেন, হয় ফরজ ওয়াজিব আদায় করেছেন জবান দিয়ে, জি হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, হ্যাঁ, যে সব সালাতের ভিতরে জিকির দোয়া ফরজ রয়েছে, রুকু সিজদা তাসবিহ ফরজ রুকুন, তাহলে জবান দিয়ে আমরা ফরজ আদায় করি, আবার জবান দিয়ে আমরা সুন্নত মুস্তাহাব আদায় করি, অনেক সুন্নত মুস্তাহাব জিকির আজকার রয়েছে, এবং মানুষের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে যেমন সালাম দোয়া ইত্যাদি খোঁজ খবর নেওয়া, এগুলি হচ্ছে উত্তম চরিত্র। জি হ্যাঁ, যদি এই করি তাহলে আমাদের কাজকর্মগুলি সুন্দরভাবে পরিচালিত হবে আর আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। ওমা ইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং রাসূলকে মানবে তারা মহা সাফল্য অর্জন করবে। আর এটাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, যে তুমি সঠিক কথা বলবে, বেঠিক কথা বলবে না। আমরা আগে বাড়ার চেষ্টা করি, মানুষের জবান থেকে যা কিছু বেরোচ্ছে, বের হওয়ার আগে পর্যন্ত আপনি মালিক, বের হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো রাজত্ব নেই এই জবানের উপর। জবান থেকে যখন কথা সরে গেছে, সরে যাওয়ার পরে ওই কথাটি আপনার ফিরিয়ে আনার কোনো ক্ষমতা নেই, বা ওইটাকে আমি ধরে নিলাম, আমার কথা আমি ফিরিয়ে নিলাম, এর ক্ষমতা নেই। যা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, শিরকি কথা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, কুফরি কথা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, গিবত বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, চুগলখড়ি বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, মিথ্যা কথা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, অন্যায় কথা, অত্যাচারমূলক কথা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অশ্লীল কথা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, যতক্ষণ বেরোয়নি ততক্ষণ পর্যন্ত নিরাপদ। জি, আর যখন বেরিয়ে গেছে তখন আপনার রেকর্ড হয়ে গেছে, ভালো কথা বেরোলে সওয়াব নেকি রেকর্ড হয়ে গেছে, ভুল কথা অন্যায় কথা বেরোলে আপনার গুনহা পাপ লিখা হয়ে গেছে। এই মর্মে সূরে কাফের আয়াত নম্বর 17-18 আল্লাহ ইরশাদ করেছেন, ইয তালাক্কাল মুতাল্লাকিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, স্মরণ করো, মানুষের প্রত্যেকের ডানে এবং বামে দুই ফেরেশতা মালাইকা কাঈদ বসে আছে, বসে আছে। মায়াল ফেজমিন কাউলিন, ওই মানুষ যা কিছুই উচ্চারণ করে জবান দিয়ে বের করে, এই যে কথা বলছেন আপনি, কথা বলছেন দিনে কত কথা বলছেন আপনি, কেমন কথা বলছেন, আপনার কথা আপনি ভালো জানেন। মায়াল ফেজমিন কাউলিন, যে কোনো কথা, একটি কথাও ছাড়া হয়নি, যে কোনো কথা বলছেন আপনি, প্রত্যেকটি কথা সে ভালো হোক অথবা মন্দ হোক, ইল্লা লাদাইহি, ওই ব্যক্তির পাশে, রাকিবুন আতিদ, প্রস্তুত, যে তৎপর প্রহরী রয়েছে, তৎপর পাহারাদার নিযুক্ত আছে, আল্লাহ পাহারাদার নিযুক্ত করে রেখেছেন, রেকর্ড করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সবকিছু পর্যবেক্ষণ করছেন, সবকিছু দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাও লাগানো আছে, আর আল্লাহ সবকিছু দেখছেন সবকিছু শুনছেন। আল্লাহর 99টি নামের একটি নাম সামিনা, সামি মানে কি, সর্বশ্রোতা, যিনি সবকিছুই শোনেন, জবান যে যা বের হচ্ছে বের হইল সবকিছু শোনেন, যত আস্তে করে বলেন, শুধু জিহ্বা নড়াইলেন আপনি, একটু ফুসফাস করলেন না, সব শুনছেন, সামিউন, কারণ তিনি আলিমুল গায়ব, যেটা অদৃশ্য, যেটা আশেপাশের লোক শোনেন না সেটাও আল্লাহ শুনছেন। আল্লাহ বসির, আল্লাহর একটি নাম হচ্ছে বসির, সবকিছু দেখছেন। জি, আপনার জবান কি করছে, কার সাথে কি আচরণ করছে, সব দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোন মুহূর্তে আপনি উদাসীন হবেন না, গাফিল হবেন না, প্রত্যেকটি কথা আল্লাহ রেকর্ড করে রাখছেন, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস রেকর্ড হচ্ছে, প্রত্যেকটি আমাদের নড়াচড়া রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে কোরআনে কারিমের কথা। এখন এই জবান সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে, যাতে করে আমরা জবানকে আল্লাহ সন্তুষ্ট জন্য ব্যবহার করি, কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরি। বিলাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি বলছেন যে সামিউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, তোমাদের কোন ব্যক্তি কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিমূলক কোন কথা বলে, মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, কথা ভালো কথা বলেছে, আল্লাহকে রাজি করার কথা বলেছে, আল্লাহ সন্তুষ্টিমূলক কথা বলেছে, কিন্তু সেও ভাবতে পারেনি যে আল্লাহ এত খুশি হবেন আমার এই কথার উপর, আল্লাহ আর এত বড় আমাকে পুরস্কার দেবেন সে নিজেও কল্পনা করেনি। এটাও হয় মাঝে মাঝে, মায়াজুর নান্তাব লোক সে কল্পনা করেনি যে এতদূর পৌঁছিবে এই কলমা কলেমা বা এই বাক্যটি, কেয়ামত পর্যন্ত আল্লাহ তার জন্য লিখে দিবেন সন্তুষ্টি, যে তোমার এই কথার জন্য আমি কেয়ামত পর্যন্ত রাজি হয়ে গেলাম, কেয়ামত পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, সন্তুষ্টির ঘোষণা একটি কথার জন্য হয়তো, খালে সন্তুরে তৌহিদের ঘোষণা করেছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, শুধু মুখে পড়েন, আপনি হয়তো শুধু মুখে পড়ছেন, আপনার কলব গাফেল হয়ে গেছে, আরেকজন একেবারে অন্তরের খলুসিয়াতের সাথে, সততার সাথে, বড়ই আন্তরিকতার সাথে, বড়ই ভালোবাসা মহব্বতের সাথে, বড় ইখলাসের সাথে পাঠ করেছে, সারা জীবনের জন্য আল্লাহ তাকে মুওয়াহিদ বলে ঘোষণা করে তারপর রাজি হয়ে গেছেন, ওকে হয়তো আল্লাহ তৌফিক দিচ্ছেন। কখনো এমন একটি ভালো কথা বলে যেই ভালো কথা দিয়ে মানুষের একটা বড় উপকার হয়েছে, একটি কথার দ্বারা মানুষের উপকার হয়ে যেতে পারে, একটা সৎ পরামর্শ দিয়ে হয়তো হতে পারে, যেটার কারণে হয়তো আল্লাহ রাজে, তোমার কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে খলুসিয়াতের সাথে তোমার কোনো গরজ ছিল না এই লোকের সাথে, কিন্তু একটি ভালো কথা বলার কারণে এর জীবনটা ধন্য হয়ে গেছে, সুতরাং তোমার আমি রাজি। এরকম বহু উদাহরণ হইতে পারে। আবার কখনো বিপরীত হয়, ওয়াইন আহাদাকুম লা ইয়াতাকাল্লাম বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আর কখনো কখনো মানুষ আল্লাহর সন্তুষ্টিমূলক কথা অসন্তুষ্টিমূলক কথা বলে, আল্লাহকে নারাজ করা কথা বলে, মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, আর কল্পনা করে না যে এতদূর পর্যন্ত পৌঁছবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ অসন্তুষ্ট তার উপর এই কথার কারণে, এটা হয়তো আল্লাহ লিখে দিয়েছে। হতভাগা হতভাগা, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত সুখ রেখেছেন, এত ভালো জায়গায় নিয়ে এসছেন, তারপর এমন একটি অন্যায়মূলক কথা বলো আল্লাহর হকের ক্ষেত্রে, অথবা মানুষের হকের ক্ষেত্রে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের ক্ষেত্রে, যে আল্লাহ একবারে চিরকালের জন্য অসন্তুষ্ট হয়ে গেলেন। একজন মুসলিম, মুসলিম দেশে পয়দা হইল, মুসলিম ঘরে জন্ম নিল, হ্যাঁ সমস্ত দেশে 90% মুসলিম বা 100-তে 100 মুসলিম, আর সেখানে যদি বলে ইয়া গাউস মাদদ, আব্দুল কাদির জিলানির কাছে মদত চায়, ইয়া খাজা মদত বলে, আল্লাহ কত অসন্তুষ্ট হবেন চিন্তা করেন, যারে তোমাকে হিন্দুর ঘরে পয়দা করিনি, তোমাকে খ্রিস্টানদের ঘরে পয়দা করিনি, তোমাকে ইহুদির ঘরে পয়দা করিনি, তোমাকে নাস্তিকের ঘরে পয়দা করিনি, তুমি ধর্মের নামে এত বড় শির, তোমার মাঝে আর নাস্তিকের মাঝে কোন পার্থক্য নেই, নাস্তিক কুপ্রবৃত্তির পূজারি মুশরিক আর কাফের, আর তুমিও গাইরুল্লাহ পূজারি মুশরিক, কিয়ামত পর্যন্ত আল্লাহ অসন্তুষ্ট। অথবা আল্লাহ সৌভাগ্য দান করলো মক্কা মদিনা আসার, হজে হোক উমরায় হোক অথবা কাজে, হ্যাঁ কেউ চেষ্টা করো চান্স পাই না, আর আল্লাহ ওকে কাজ ডিউটি দিয়ে দিল মক্কার মদিনায়, আসার পরে মদিনা এসে বলছে মাদাদি ইয়া রাসূলুল্লাহ, আউযু বিল্লাহ, আল্লাহ তো এই শিরকি কুফরি কথার কারণে যে তোকে আল্লাহ কত বড় চান্স দিলাম, আল্লাহ বলছেন কত বড় চান্স দিলাম ভালো ভালো মানুষদেরকে, তোর সাথে কত ভালো মানুষ আছে মদিনায় থাকার চান্স দিনি, আর তুই এখানে এসে রসুল্লাহর কাছে মদত চাইলি, আমার শরিক বানালি, যা চিরকালের জন্য তোর অসন্তুষ্ট, তোর জন্য জাহান্নামাবো, দাঁড়ি তোর তোকে হেদায়ত নসিব করব না। সৌদি আরব আসলে তহিদ সুন্নতের দাওয়াত আমাদের দেশের মানুষ বা বিভিন্ন দেশের মানুষরা যারা প্রবাসী আছে তাদের কাছে পৌঁছে, তখন এক শ্রেণীর লোকেরা তো একটু বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করে, তো হৃদায়ত নসিব হয়ে যায়, কারণ তহিদ সুন্নতের মধ্যে একটা আকর্ষণ আছে, হ্যাঁ আকর্ষণ আছে, ম্যাগনেটের মতো, চুমুকের মতো, উঠে যে বলছে তার অবদান না, সেটা কোরআন সুন্নার অবদান, আল্লাহর কালামে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীর অবদান, জি হ্যাঁ বরকত। কিন্তু কিছু লোক আছে এসব তোমাদের কথা শুনব না, তোমাদের কথা শুনব না, আমি যেটা দেশ থেকে শিখেছি ওটাই থাকবো, তোমরা যাই বলো না কেন, এই একটা কথার জন্য আল্লাহ এত অসন্তুষ্ট হয়ে গেলেন যে ওর সামনে হয়তো হেদায়েতের রাস্তাই বন্ধ করে দিলেন, কেয়ামত পর্যন্ত আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তার উপর। জি অথচ জীবনে একবার একটা কথা এরকম অহংকার মূলক কথা বলল, এখানে শিখার দরকার করেন, আমি দাওরা পড়ে এসেছি, বলছে না বলছে না অনেক বেদাতি গুলো বেদাতি ফ্যাক্টরি থেকে পড়ে এসে এখানে আবার কি শিখার আছে। জি হ্যাঁ একটা কথা আল্লাহ অসন্তুষ্ট, যে এত অহংকারী তুই তোকে রহমত থেকে চিরতরে বঞ্চিত করে দেয়, হেদায়ত নসিব করব না। হোসেন মানসুর হাল্লাজ একটা কলমে বলেছিল আনাল হক, বেশি কিছু বলেনি, কি বলেছিল আনাল হক, আমি আল্লাহ, আমি হক, আল্লাহ 99টা নামের একটা নাম হচ্ছে আল হক, আমি হচ্ছি আল হক, মানে আমি আল্লাহ, তাই না? সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় কাফের, জি ফেরাউন, জি কোন পার্থক্য নেই ফেরাউনে আর এই আনাল হক, এটা মুসলিম ঘরের কেউ বলবে, ইসলামের পোষা আমার মতো জুব্বার আর টুপি পরে আনাল হক বললে আল্লাহর ওলি হয়ে যায়, আর ফেরাউনের লেবাস পরে, হ্যাঁ প্যান্ট শার্ট পরে, অথবা ফেরাউনের যে পোশাক ছিল মেসরের ওই পোশাক পরে যদি বলে তাহলে কুফরি হয়ে যায় না? এই এই অবিচার কোথায় পেয়েছেন এই জালেমগুলো? হ্যাঁ এই জালেমগুলো এই পার্থক্য করে যে ফেরাউন আনাল হক বলেছিল বড় জালেম, আর দলিল কি, দলিল হচ্ছে ফার্সি শের কার, হ্যাঁ রুমির না হয় শেখ সাদির, হ্যাঁ বোঝা গেছে, এই যে হচ্ছে শের শায়রি আর কবিতা হচ্ছে তাদের দলিল, কারণ আল্লাহ ওদেরকে কোরআন হাদিস বোঝা নসিব করেনি, হতভাগা, একটা কথার জন্য সারা জীবনটা বরবাদ, আনাল হক বলে চিরকালে জাহান্নামে। এরকম মেলা উদাহরণ হইতে পারে, কিছু উদাহরণ দিলাম এই জন্য যে শুধু হাদিসটার তর্জমার ব্যাখ্যা শুনে আপনারা বুঝবেন যে না না আমার জবান তো ঠিক আছে, আরে কাউকে হয়তো গাল দেননি, কিন্তু উড়ছে তো বড় আল্লাহর হকই নষ্ট করে দিয়েছেন আপনি, তাওহীদই নষ্ট করে দিয়েছেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে দিয়েছেন। জি আমাদের দেশের লোকেরা বলে না ধর্মের নামে নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, নবীর কি বলছে নবী নূরের পয়দা, তারপরে নবী হায়াতুন নবী, জি একটা কথা গোমরাহের জন্য যথেষ্ট, গোমরাহ পথভ্রষ্ট, পথভ্রষ্ট যদি না ফিরে আসে রিটার্ন করে ফিরে না আসে, কারণ ভুল রাস্তা দিয়ে চলে গেলে ওর সংশোধন হচ্ছে যে ফিরে আসতে রিটার্ন করে, যদি ফিরে আসার চেষ্টা করে তাহলে আল্লাহ ফেরার তৌফিক দেবে, না আমি রাস্তা গাড়ি নিয়ে যাচ্ছি যাব মক্কা আর আমি ধরে নিয়েছি রাস্তা কুয়েতের এখান থেকে, তারপরে আমি যখন বুঝতে পারলাম যে রাস্তা ভুল, বা আমাকে কেউ বললো যে আপনি ভুল রাস্তা মক্কা যাচ্ছেন আপনি এর আমি ইরির কেন যাচ্ছেন, তো আমি যদি বলি যে না না না আমি তোমার কথা শুনব না আমি বেশি বুঝি, তাহলে তো আমার কিয়ামত পর্যন্ত চলতে থাকলে মক্কা পৌঁছিতে পারবো না, হ্যাঁ মরে যাবো রাস্তায় কিন্তু মক্কা করে তো নসিব হবে না। ঠিক ওই রকমই হচ্ছে যারা শিরক করে আর বিদআত করে ধর্মের নামে তাদের অবস্থা, এইরকমই মানুষের হকের ক্ষেত্রে বিভিন্ন অপরাধ হইতে পারে, বাপ মায়ের সাথে এমন খারাপ ভাষা একটা ব্যবহার করলো যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল, হ্যাঁ কোন একজন আলেম দিন যে কোরআন সুন্নাহ আলেম তার সম্পর্কে এমন একটা মন্তব্য করলো, ওই ইহুদির দালাল, হ্যাঁ ইহুদির দালাল, অথচ ইহুদিরা ওদেরকে ঢোকারই সুযোগ সুবিধা দিচ্ছে, হ্যাঁ কিন্তু যাকে ইহুদিদের দালাল বলছে তাকে ঢুকতে দিচ্ছে না, জি তাকে ভিসা দিচ্ছে না। তো এই একটা কথার জন্য হয়তো আল্লাহর এমন মায়ের পড়লো যে কিয়ামত পর্যন্ত অসন্তুষ্ট হয়ে থেকে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদ আর নাসাই ইবনে মাজাতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ জামাতে সহিহ বলেছেন। এর কাছাকাছি আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির ভালো কোন কথা বলে, কথাটি ভালো একটা বলে দিয়েছে কিন্তু ও খেয়াল করেনি যে আমি এত ভালো কথা বলেছি, ও নিজে ওটা বিবেক বিবেচনা করতে পারেনি, ও খেয়াল করেনি যে আমি এত ভালো কথা বলেছি। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, কিন্তু আল্লাহ তাকে বহু মর্যাদা উঁচু করেছেন, বহু মর্যাদায় উন্নীত আল্লাহ করেছেন। ওয়াইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, কখনো কখনো মানুষ আল্লাহর অসন্তুষ্টির এমন কোন একটি কথাই হয়তো বলে, লায়ুল কি এমন একটা খারাপ কথা বলে দিচ্ছে কিন্তু বলার পর ওর খেয়াল নেই, বা বললে ও নিজে ওজন করে কথা বলেনি, বলে দিচ্ছে ইচ্ছা হয়েছে বলে দিচ্ছে। যেমন আজকাল অধিকাংশ মানুষের জবান হচ্ছে আমার ইচ্ছা মতো আমি কথা বলছি, এগুলো অবস্থা। লাইউল কিলাহাবালান, ও খেয়ালই করলো না যে আমি এত বড় অন্য একটা কথা বললাম। ইয়াহাবি বেহাফি জাহান্নাম, কিন্তু এই একটি কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ইয়াহাবি বেহাফি জাহান্নাম, জাহান্নামে নিক্ষিপ্ত হবে একটি কথার জন্য। এ ছিল সহিহ বুখারী হাদিস। আরেকটি হাদিস মুয়াজ্জিম জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুয়াজ্জিম জাবাল কোন এক সফরের সাথে ছিলেন আর জিজ্ঞেস করলেন একটি বিষয়, সেটা ছিল খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি একটি বিষয় বলেছিলেন, তার একটি বিষয় হচ্ছে আমাদের জবানের সাথে সম্পর্কিত বিষয়। চলতে চলতে জিজ্ঞেস করে বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আখবিরনি বি আমালিন, আমাকে এমন আমল সম্পর্কে বলেন, ইউদখিলুনিল জান্নাতা, জান্নাতে আমাকে নিয়ে যেতে পারবে সেই আমলটি, জান্নাতে প্রবেশ করাতে পারবে, ওয়ায়ুবাইদুনি আনিন নার, এবং জাহান্নাম থেকে আমাকে দূরে সরাতে পারবে। একটি আমল বলে দেন যে আমলটি করলে জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এই ছিল তার উদ্দেশ্য। প্রশ্ন যেমন তেমন না, একটি কথা দিয়ে জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। কাল রাসূল বলেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি একটি বড় প্রশ্ন করেছো, বড়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো তুমি, তবে ওয়াইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তবে এটা যার জন্য আল্লাহ চাইবেন সহজ, কিন্তু আল্লাহ কার জন্য চাইবেন, যে চেষ্টা করবে তার জন্য চাইবেন। সবসময় মনে রাখবেন যে এই নয় যে আল্লাহ চাইলে পেরে নেব, আল্লাহ চাইলে তার আগে আপনাকে চাইতে হবে। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে চাওয়াটা আপনার পক্ষ থেকে হইতে হবে আর আল্লাহর পক্ষ থেকে হইতে হবে, আপনার চাওয়া আগে হইতে হবে তারপরে আল্লাহ চাইবেন। আপনি ভালো চাইলে তখন আল্লাহ ভালোর দিকে আপনাকে চাইবেন যে চল, তুই যখন চেষ্টা করি ভালোর দিকে যা, চলতে দিলাম তোকে, কিন্তু যখন আপনি খারাপটা চাইবেন তখন আল্লাহ জবরদস্তি টেনে নিয়ে ভালোর দিকে লাগাবেন, এটা করবেন না। কারণ আল্লাহ বলছে ভাদাই না হন না জিতেন, আমি দুটো রাস্তা দেখিয়ে মোড়ে ছেড়ে দিয়েছি, যে এটা হচ্ছে জান্নাতের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, আমি নবী রসুলকে পাঠিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই রাস্তায় চলো ভালো রাস্তা এটা জান্নাতে, এই রাস্তায় চলিও না, এটাও আবার জানিয়ে দিয়েছি তোমাদেরকে, আর তোমাদেরকে আবার কমন সেন্স ও বিবেকও দিয়েছি, ওটা দিয়েও অনেক বিচার করতে পারবে যে কোন কথাগুলি বলা ভালো আর কোন কথাগুলি ভালো না, যে কথাগুলি আমাকে কেউ বললে শুনতে ভালো লাগবে ওগুলো ভালো, আর যে কথাগুলি আমাকে বললে শুনতে ভালো লাগবে না সেগুলি হচ্ছে খারাপ। আমার সম্পর্কে কেউ বলুক আমি পছন্দ করি না, সুতরাং আমিও কারো সম্পর্কে বলবো না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। কিন্তু আমরা করি না, আমরা মনে করি গায়ে জোর আছে যা ইচ্ছা তাই বলে নি, জি, অথবা আমার কি করে নেবে ও, অনলাইনে দূর থেকে বলে দেবে, ও কি করে নেবে, ওর সাথে কখন বা দেখা হবে, ওকে আমার পড়োশী, ওকে আমার গ্রামের, যে সকাল বিকাল দেখা হবে আর লজ্জা পাবো বা কিছু না, যা ইচ্ছাতে দিলেন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাওহীদের কথা, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে শিরক করবে তাওহীদ, ও তুকিমুস সালাত, তারপর সালাত, তাহলে বোঝা গেল যে তাওহীদ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, তাওহীদ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। দুই নম্বরে বোঝা গেল যে পাঁচ অক্ত সালাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, পাঁচ অক্ত সালাত ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ও তুকিমুস সালাত, ও তুতি যাকাত, যাকাত ও তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাহুজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবে, তারপরে আবু আবুল খৈর কল্যাণের দরজা সমূহ, আরো নেকির কাজ করো যাতে করে তোমার মর্যাদা উঁচু হয়। এই জন্য বললেন যে সোম সিয়াম বেশি বেশি যদি রাখো এটা হচ্ছে তোমার জন্য বর্ম স্বরূপ বা ঢাল স্বরূপ। আর সাদকা করলে কি হয়, গুনহা মুছে যায় তুৎফিল খাতিয়া, যেমন বা গুনহা নিভিয়ে যায় যেমন পানি আগুনে ঢাললে, পানি আগুনে দিলে কি হয় আগুন নিভিয়ে যায়। এইরকমই তুমি আরো তোমার মার্কস বাড়াবার জন্য ওয়াসালাতুন ফি জাওফিল্লাইল বা সালাতুর রাজুল ফি জাওফিল্লাইল, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত আদায় করো। এসব বলার পরে আরো বললেন ইসলামের মূল বিষয়গুলি, আজ এগুলি সংক্ষেপ করে দিয়ে শেষ বিষয়টিতে ফিরে আসি যেটা আমাদের আলোচ্য বিষয়। বলছেন সুম্মা কালা রাসূলুল্লাহ বললেন মুয়াজ্জিম জাবালকে, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, এই যতগুলি কথা বললাম সবগুলির আসল বিষয়টি আর সবগুলির সার কথা কি তোমাকে বলবো, যেটা ঠিক সব ঠিক, ওটা ঠিক যদি হয় তো সব ঠিক তোমার হয়ে যাবে। বলতো বালা ইয়া নবী আল্লাহ, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। ফা আখাযা বিলিসানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটাকে ধরলেন, জিহ্বাটাকে ধরলেন, কালা তারপরে কুফা আলাইকা হাযা, এটাকে তুমি থামিয়ে রাখিও, জিহ্বাটা কি করিও থামিয়ে রাখিও, সামলিয়ে রাখিও, জি এটাকে লাগামহীন ছেড়ে দিও না, যা ইচ্ছা বলো, হ্যাঁ যা ইচ্ছা বলো, না না না না কুফা আলাইকা হাযা, এটাকে তুমি সামলিয়ে রাখিও। ফাকুলতু ইয়া নবী আল্লাহ, তখন আমি বললাম জবাল বলছেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যা কিছু জবান দিয়ে বলি কথোপকথন করি এগুলির উপর কি আমাদের পকড়াও হবে, মানে আল্লাহ ধরবেন যে তুমি এই কথা কেন বলেছ, তুমি এই কথা কেন বলেছ, হ্যাঁ তুমি এটা কেন বললে, এইরকম কথা কেন বললে, আল্লাহ ধরবেন? এই কথা জিজ্ঞেস করলেন মুআযমি জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানতেন না যে জবানের প্রত্যেকটি কথার উপর আল্লাহ ধরবে, প্রত্যেকটি কথার উপর ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন। কালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মা তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরবরা, আরবদের কিছু বাগভঙ্গিমাতে কিছু এইরকম কথা রয়েছে, এগুলো গাল নয় আর এগুলি বদ্দুয়াও না অভিশাপও না, তবে এইরকম কথা বলে। যেমন আমাদের ভাষায় বিভিন্ন সময় আমরা কথা বলি, যেমন আপনাদের বিভিন্ন অঞ্চলে দুর্ঘটনা বলছেন না, এই বড়া গাইল নয় তো আপনাদের ভাষা গাইল, কিন্তু রাজশাহী মালদায় গেলে গাইল, এটা গাইল বেটা বললেন মানে ওর মাকে বিয়ে করছে না, চরম গাইল, বড় গাইল হয়ে গেল, এটা খবরদার যদি রাজশাহী চাপায় যান খবরদারই গাল দিবেন না, আমাদের ইস্টি গেল গাল দিবেন, এইটা দিবেন বড় গাইল এটা, কিন্তু আবার আপনাদের দিকে একটা গাইল ওটা আমাদের এলাকা গাইল না, জি কি জানেন শালা, শালা জি হ্যাঁ, যদি শালা আপনাদের দিকে বলা হয় আরে আমার জবানে বলতে খারাপ লাগছে, কারণ আপনার এটাকে খুব খারাপ মনে করেন, শালা মানে আমার বোনকে তুই বিয়ে করেছিস সেই জন্য না গাল, তো আপনাদেরকে এটা গাল লাগছে, অথচ এখানে বেটা বলা মানে তোর মাকে বিয়ে করছি, তাই না, তো আরো বড় গাল হয়ে গেল। তো এই জন্য আমাদের অঞ্চলে বেটা বললে বড় গাল, বেটা বললে মায়ের খেতে হবে, মায়ের না খেয়ে ফিরে আসতে হবে না আপনি, জি হ্যাঁ, কিন্তু শালা চলে, কথা কথা চলে, ধর শালা কি বলিস তুই চলে, হ্যাঁ আয় ধর শালা, এই যখন তখন ধর শালা। শুনেছেন এক বক্তার, আমি নাম বলছি না, এক বক্তা কোন এক পীর ভণ্ড সম্পর্কে বলতে গিয়ে ও বলছে মুখ দিয়ে বেরিয়ে গেছে, কারণ ওই চাপাই এলাকার বক্তা, সেই জন্য অনিচ্ছাকৃত বেরিয়ে গেছে, আর আমি নকল করলাম, আমি আমার জবান দিয়ে বেরোয়নি, এটা কি করলাম নকল করলাম, আর কুফুরি কথা নকল করা কুফুরি নয়, কি বুঝলেন, একটা কায়দা আছে কুফুরি কথা নকল করা, কারো যদি নকল করি সেটা কুফুরি না, বললাম না যে মানসুর হাল্লাজ বলেছে আনাল হক, বললাম কুফুরি কথা বললাম না, বললাম না, কিন্তু আমি কি বললাম, আমি নকল করলাম, আমি বললাম যে মদিনায় এক লোক থাকে আর মাদাদি আর রাসূলুল্লাহ, কুফুরি কথা কিনা, শিরকি কথা, বড় শিরক, আমার জন্য বলা যায় সবচেয়ে বড় শিরক, ইমানই হারিয়ে যাবে, কিন্তু নকল করলে কোনো গুনাহ নাই, নকল করছি যে কবর পূজারীরা এরকম বলে, বুঝা গেছে? ইয়াকাউসুল আজম জিলানিকে বলা বড় শিরক আমি যদি বলি তো, কিন্তু আমি তো নকল করি, অসুবিধা নেই। জি হ্যাঁ, এই জন্য ফার্সিতে একটা প্রবাদ আছে, নকলে কুফর, কুফর না বাসা, মানে কুফরি কথা নকল করা কুফরি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআযিম জাবাল যে আমাদের জবানের উপর আল্লাহ ধরবেন কথা বললে, মুআযিম জাবালকে বললেন যে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, হ্যাঁ, ওয়াহালিয়াকুবুন নাসা ফিন নারি আলা ওজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়েদু আলসিনাতিহিম। মানুষ যে জাহান্নামে উপুড় হয়ে পড়বে বা জাহান্নামে যে নিক্ষেপ করা হবে জাহান্নামীদেরকে, মুখের ভরে বা নাকের ভরে বলা হয়েছে, আলা ওজুহিহিম আও আলা মানাখিরিহিম, মুখের ভরে অথবা নাকের ভরে যে ফেলা হবে জাহান্নামে, এর মূল কারণ জানো, এর মূল কারণ হচ্ছে হাসায়েদু আলসিনাতিহিম, জবানের কামাই, জবান যা কিছু উপার্জন করেছে, জবানের উপার্জিত বস্তু। জবানের উপার্জিত বস্তু কি? জবান ভালো বললে জান্নাত, আর জবান যদি মন্দ বলে তাহলে জাহান্নাম। জবান যদি তাওহীদের কথা বলে সবচেয়ে ভালো কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জি হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানুষকে বললেন কত ভালো কথা, ভালো কথা নাই? তে জবান অনেক ভালো ভালো কথা বলে যদি আপনি ইচ্ছা করেন তো, জবান যদি ভালো কাজে লাগান, আর যদি জবানকে লাগামহীন ছেড়ে দেন তো শয়তান তো জবানকে কন্ট্রোল করে নেবে, তখন জবান আর আপনার থাকবে না, তখন জবান শয়তানের, জবান জিভের লেগে আছে আপনার মুখে, কিন্তু ব্যবহার করছে কে? ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান দখল করে নিয়েছে আপনার জবান, যার ফলে কথায় কথায় নোংরা ভাষা বা শিরকি কথা, বেদাতি কথা। আমাদের দেশের যারা ছুতার কাঠমিস্ত্রি, ভারী যখন কাঠ ফাট উঠায় কি বলে, কি বলে? ইয়ে আলী বলে না, মুশরিক, মুশরিক সব, কবর পূজারি সব আলীর কাছে সাহায্য চায়, বুঝি? ইয়ে আলী বললে কাট উঠাইবার সময় গায়ে অসাধারণ শক্তি হয়ে যাবে। জি জি, সে কি আকিদার লোক, কেউ ইয়া হুসেন করছে, কেউ ইয়া গোস করছে, কেউ ইয়া খাজা বাবা করছে, হ্যাঁ, কেউ হরেরামও করছে। হাসায়েদু আলসিনাতিহিম, জবানের উপার্জিত বস্তুর কারণে, মানে জবানের খারাপ ব্যবহারের কারণেই মানুষ মূলত জাহান্নামে যাবে। এই জবান দিয়ে ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবেন, জবান দিয়ে যদি মন্দ কথাগুলি বলেন তো জাহান্নামে যাবেন, সে চিরকালের জন্য যদি শিরকি কুফরি কথা বলেন। আর যদি শিরকি কুফরি কথা বলেনি কিন্তু কি করেছে, অন্যায় কথা বলেছে, নাজায়েজ কথা বলেছে, অশ্লীল কথা বলেছে, তাহলে দীর্ঘকাল যেতে হইতে পারে, বেশি হইলে সেটা সাজা শাস্তি হইতে পারে, কবর জীবনে শাস্তি হবে, তারপরে জাহান্নামে শাস্তি হইতে পারে, আবার সেটা অনেক বড় হয়ে সে অনেক বড় মাপের অপরাধ হয়ে যেতে পারে। দেখবেন কিছু নিচু শ্রেণীর লোকের আছে সমাজে, যাদের কথায় কথায় গালি শুনেছেন, সাথী সঙ্গীদের সাথে লেবার সব কাজ করছে আর কথায় কথায় গাল, ফোরম্যান ও গাল ছাড়া কিচ্ছু বুঝে না, একটা যদি শিখায় তবু গাল দিই করে না। জি হ্যাঁ, নিচু শ্রেণীর লোক, জি হ্যাঁ, বিভিন্ন পেশাতে যারা আছে দেখবেন যে এদের ভাষাই ঘায়েল ভাষা। ড্রাইভার যখন খালাসির সাথে, খালাসি ব্যবহার করেন কি আপনারা, ড্রাইভার যে হেল্পার থাকে ট্রাকে, জি হ্যাঁ, কি যে ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষা এদের, জি হ্যাঁ, এগুলোতে যেতে হবে না। ইন্টারনেটের জগতে শুধু দেখেন যে যে কি বলছে, যেগুলোকে আপনার কমেন্টস, কমেন্টস যেগুলোকে বলছে তালিক, কমেন্টস দেখেন, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, বড় বড় আল্লাহর নেক বান্দা সম্পর্কে বলছি ইহুদিদের দালাল, কার পাঁচাটা গোলাম, আর এ হচ্ছে অমুকের এজেন্ট, অমুক এই সেই, এই তো শুরু হলো নেক লোকদের থেকে, তৌহিদবাদী যারা সহি আকিদার আলেম উলামা তাদের সম্পর্কে, আর তারপরে নোংরাদের, মহিলার সাথে পুরুষের, পুরুষের সাথে মহিলাদের, আর তারপরে এই জগতে যে অশ্লীল কথাবার্তা, লাইভে এক মহিলা চলে আসলো আর তার উপরে যে চলছে, তার কমেন্ট চলছে কত রকমের, আউযুবিল্লাহ, নোংরামির শেষ নেই, এগুলি জাহান্নামে নিয়ে যাবে না। হ্যাঁ, মুখে বললেন না, লিখলেন আপনি, হ্যাঁ, টাইপ করলেন, একই কথা মুখে বলা, এটা একই রকম, এটা নয় যে আমি লিখে দিলাম একটা কমেন্ট দিয়ে দিলাম আর আমার কোনো হিসাব হবে না, এমন কথা নয়। ইল্লাল্লাযী রাকিবুন আতীব, প্রত্যেকটি কথার হিসাব হবে, প্রত্যেকটি কথা হিসাব হবে। একটা শব্দ দিয়ে যে কমেন্ট করলেন ভুল কথার উপর 100% রাইট, ওখানে বলছে রাইট 100 দিয়ে রাইট একবারে। হ্যাঁ, আর কেউ আর কিছু একটা ধরেন একটা একটা শব্দ দিয়ে একটা নোংরা গালি দিল, জি হ্যাঁ, যেসব কথার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে অনেক কথাই রয়েছে। এক কথাই বলতে হলে যত নাজায়েজ কথা, হারাম কথা, সেটা শিরক কুফরি থেকে শুরু করে, শিরক কুফরি থেকে শুরু করে যেই কোন নাজায়েজ কথা, জি এমন কি জায়েজ কথায় যদি সীমাহীন হয়। মানুষ অনেকে আছে ওর চলনই হচ্ছে বকা, বেশি বকবে, বক বক করতে থাকবে, বক বক করতে থাকবে, জবান বন্ধ থাকবে না। অনেক ওলামাদের মতে তাদের এই জবানের ব্যবহারের হিসাব হবে, যে এত বেশি বলেছিলে অসার কথা এগুলির হিসাব হবে। তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা বিভিন্ন রকম উদ্দেশ্যে হয়, একটা হচ্ছে দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য অথবা দুনিয়ার কোন অনিষ্ট থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য। আর একটা মিথ্যা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, সবগুলি একই স্তরের নাই। হালকা মিথ্যা হচ্ছে রসিকতা করে মিথ্যা কথা বলা, মজাক করে মিথ্যা কথা বলা, জি হ্যাঁ, এর উপরও হিসাব হবে। জি, মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা, বিভিন্ন কৌতুক, হ্যাঁ, হাসিমূলক কথা বলে আর হাসায়, বলে আর হাসায়, হ্যাঁ, জোকারি করে, জি হ্যাঁ, এগুলি সম্পর্কে একটা হাদিস শুনে আপনাদেরকে। বাহাজি বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার দাদা থেকে বর্ণিত বর্ণনা করছেন, হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু, ওই ব্যক্তির জন্য সর্বনাশ বা দুর্ভোগ যে মানুষের সাথে কথা বলে, ফায়াকযিব, এবং মিথ্যা কথা বলে, যেগুলি নাটক, মিথ্যা না, সিরিয়াল, মিথ্যা না, ঠিক না, অভিনয় যে করছে, মিথ্যা না, কেউ হুজুর সেজে গেল, কেউ মহিলা সেজে গেল, কেউ পুরুষ সেজে গেল, কেউ কারো স্ত্রী সেজে গেল, কেউ কারো স্বামী সেজে গেল, কোন সম্পর্ক নেই, অর্জন অর্জন সব মিথ্যুকের দল, সব কাজাবিন দাজ্জালিন, সব কথা বোঝা গেছে, সব অসৎ, এগুলো সব অসৎ। জি, তো এদের সম্পর্কে হাদিস শোনেন, ওয়াইলুন, দুর্ভোগ, সর্বনাশ ওইসব লোকদের জন্য যারা কথা বলে কিন্তু ফায়াকযিব, মিথ্যা কথা বলে, লিউযহিকা বিহিল কওম, মানুষকে হাসাবার জন্য। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মিথ্যার ছড়াছড়ি, কোন খবর কি হয়েছে একরকম আর কোথায় যে পৌঁছে দিয়েছে, বুঝতে পেরেছ, হয়েছে একরকম আর সেটাকে তুলে ধরা হয়েছে আর একরকম করে, কারণ একটা টার্গেট আছে মিডিয়ার, মিডিয়া এই কুফরি কাফেরদের হাতে, কুফরি শক্তির হাতে, মূল মিডিয়া হচ্ছে ইহুদিদের হাতে, আর ইহুদিদের যারা পেছনে আছে পৃষ্ঠপোষক মুসলিম সমাজের মোনাফিক রাফেজি শিয়া, তারা তাদের এতে রয়েছে। সুতরাং বিশেষ করে এই বর্তমান যুগে সৌদি আরবের বিরুদ্ধে যে প্রপাগান্ডা আর অপপ্রচার, এই ক্ষেত্রে কোন কথাকে কোন দিকে নিয়ে চলে যায়, কোন কথাকে কোন দিকে নিয়ে চলে যায়, ঘটেছে কিছু আর আর শোনানো হচ্ছে কিছু, জনগণ বেচারা খবরের ওই টিভির পর্দায় থেকে অথবা ইন্টারনেটে ফেসবুকে কিছুতেই বুঝতে পারছে না আসল খবর, মিথ্যা খবরের ছড়াছড়ি, আর কি দেখি বিশ্বাস করে বসে আছে, ভালো ভালো মানুষের ভুল ধারণা সৃষ্টি করে দিচ্ছে, কোথা থেকে কোথায় মানুষকে পৌঁছে দিচ্ছে। এদের জন্য কি রয়েছে, মানুষকে হাসাবার জন্য বা মানুষকে ভুল তথ্য দেওয়ার জন্য, দুনিয়ার পার্থিব কোন স্বার্থ হাসিলের জন্য বিশেষ উদ্দেশ্যে মিডিয়া পরিচালিত হচ্ছে। ওয়াইলুল্লাহু, ওয়াইলুল্লাহু, নবী কারীম সাল্লাম তিনবার করে বলেছেন, দুর্ভোগ তাদের জন্য, দুর্ভোগ, সর্বনাশ তাদের জন্য, সর্বনাশ, ধ্বংসভোগ তারা। জি, অত সোজা নয় যে আপনি মানুষকে হাসাবেন আর মানুষকে কাঁদাবেন। এইরকম আমাদের দেশের বেদাতি বক্তারা, কিচ্ছা কাহিনী কিতাবে আছে, কিচ্ছা কাহিনী কোথায় আছে, কিতাবে আছে, শুনেছি আমি আমার উস্তাদের কাছে শুনেছি, কিচ্ছা কাহিনী, এমন এমন কিচ্ছা কাহিনী, না কোরআনে কারিম আছে, না রাসূলুল্লাহ কোন সহিহ হাদিস আছে, না সিরাতুন নবীর কোন বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, কিচ্ছা কাহিনী, সাদ্দাতের বেহেস্তের কিচ্ছা কাহিনী আছে না নেই। আর আমাদের দেশে আরো কত ওই জাবেরের ছেলে মেরে ফেলার ওই কাহিনী, আর তারপর নবী সাল্লাম জীবিত করে দিলেন, আর ওই যে হরিণ হরিণের কিসসা কাহিনী, আউযুবিল্লাহ, সব মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যা মিথ্যার শেষ এই সব বক্তাদের, মানুষকে হাসায় মানুষকে কাঁদায়, আর তারপরে ফাতেমার কিসসা কাহিনী, মা ফাতেমা মা ফাতেমা করে, আর তোমার ফাতেমা মা করতে হইল কখন থেকে, তোমার ফাতেমা মা হয়ে গেল, আল্লাহ তো কোরআনে ফাতেমার মাকে মা বলছেন, তো ফাতেমার মা খাদিজা তোমার মা, আর ফাতেমা তোমার মা, মা বেটি দুটোই মা তোমার, জাহেল, জি হ্যাঁ, আউযুবিল্লাহ। তো এই হচ্ছে হাদিস যে মানুষকে হাসাবার জন্য, এইরকমই কাঁদাবার জন্য, আমোদ ফুর্তির জন্য যারা মিথ্যা বলে তাদের জন্য সর্বনাশ, আবু দাউদ তিরমিজি মুস্তাদ হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সবসময় মানুষকে জবান কন্ট্রোল রাখতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে কথা বলার আগে যে কথাটা বলছি এটা আমার জন্য লাভ নিয়ে আসবে না লস নিয়ে আসবে, এই কথাই বলেছেন বুখারী মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহ বিশ্বাসী আর পরকালে বিশ্বাসী, যে আল্লাহ সব জানছেন, আল্লাহ ফেরেশতা লাগিয়ে রেখেছেন, আল্লাহ সব শুনছেন, আল্লাহর প্রতি ঈমান আছে এবং আল্লাহ হাশরের মাঠে হাজির হবেন হিসাব নেওয়ার জন্য, ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাসী, ওখানে আমাকে আল্লাহ হাজির করবেন কবর থেকে উঠিয়ে, আর সেখানে প্রত্যেকটি কথা কাজের জবাব দিতে হবে, যার এই বিশ্বাস আছে আল্লাহ পরকালে বিশ্বাস আছে সত্যিকার অর্থে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, কি বলে, দুইয়ের এক, ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলা না আসে তাহলে আউইল ইয়াসমুত, যেন নীরব থাকে চুপ থাকে। তাহলে ভালো কথা বলার জন্য প্রথম ভালো কথাটি ভালো কিনা জ্ঞান থাকতে হবে। ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ হাদিসের ভাষ্য লিখতে গিয়ে বলছেন যে তাহলে আপনাকে জানতে হবে যে এই কথাটি ভালো কিনা, কথাটির হুকুম জানতে হবে, যে এই কথাটি বলা যে আমার জন্য ভালো না মন্দ। যেমন আমাদের দেশের লোকেরা পীরকে হুজুরে কিবলা বলছে না বলছে না, তা আপনাকে প্রথম জানতে হবে যে কোন মানুষকে কিবলা বলা যায় কিনা। বেদাতি সমাজে শ্বশুরকে কিবলা বলছে, জানতাম না বাংলাদেশে আছে, আছে না নাই, আমার শ্বশুর কিবলা বলছে না বলছে না, জি হ্যাঁ, এই শ্বশুরকে কিবলা বলা জায়েজ কিনা আমাকে জানতে হবে। আরে ভাই তুমি মুমিন, তোমার কিবলা এক, ওমা জাআলাল কিবলাত আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনআলাম মান ইত্তাবির রাসূল মাইয়ানকালিবু আলা আকিবাই, আল্লাহ কিবলা তো বলছেন একটি কিবলার কথা, জি, ফালানুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহ, এমন কিবলার দিকে হে নবী তোমাকে ফিরিয়ে দেবো যেটা তুমি পছন্দ করো, খুব যেটা তুমি চাইছো মন থেকে। এই শ্বশুর কিবলা, আর 298,000 তরিকত আছে বাংলাদেশে, তো 298 পীর কিবলা, কত কিবলা নেবেন আপনি, মুসলিম জাতিকে আর কত ভাঙনে ফেলে আপনি একবার টুকরো টুকরো করে দেবেন। আমাদের কিবলা এক, যেমন রসুল এক, কোরআন এক, আল্লাহ এক, বোঝা গেছে, দিন এক, পথ এক, সিরাত মুস্তাকিম, সবকিছু এক। সুতরাং আমরা যদি সবাই কোরআন সুন্নার ভিত্তিতে এক হয়ে যেতাম তাহলে কতই না সুন্দর হইত। ভালো কথা বলার জন্য ভালো কথা জানতে হবে, কোন কথা বলতে হইলে না জেনে বলা চলবে না তাহলে। সুতরাং যারা আজকাল ইন্টারনেটে ফতোয়াবাজি করছেন তাদেরকে আগে জানতে হবে যে আমার এই ফতোয়াটা দেওয়া আমার জন্য ভালো না মন্দ। হ্যাঁ, আপনি নিজে ফতোয়া না দিয়ে আপনি ভালো আলেমের ফতোয়াটা যদি আপনি শেয়ার করে দেন, নকল করে দেন, তো এটা আপনার জন্য নিরাপদ, অনেক ভালো, যে আপনি ফতোয়া ওস্তাদের নকল করেছেন, কোন শেখের নকল করেছেন, কোন আলেমের নকল করেছেন, আপনি আপনার জান বেঁচে গেছে, ভুল করলে উনি করেছেন, আমি তো জানি না, আমি ওনার চাইতে কম জানি, সেজন্য ওনার ফতোয়াটা এই বিষয়ে এখানে আমি শেয়ার করেছি, অসুবিধা নেই। কিন্তু আপনি ফতোয়া দিতে যাচ্ছেন অথচ এটা খেইরুন না শাররুন আপনি জানেন না, এটা ভালো না মন্দ, এটা আমার জন্য জায়েজ না জায়েজ না, এই কথাটি বলা। আরেকটি হাদিস শোনাই, তিরমিজিতে হাদিস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আসবাহ ইবনু আদম, আদম সন্তানে যখন সকাল হয়, প্রতিটি মানুষের রাতের পরে কি হয়, সকাল হয়, প্রতিদিন সকালে আমাদের সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি কি আচরণ করে এটা শোন, বলছেন ফাইনাল আদা কুল্লাহা তুকাফফিরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি এই জবানের কাছে কাকুতি মিনতি করে, তুকাফফিরুল লিসান, জবানের কাছে জোড়হাত করে, কাগতি মিনতি করে, বিনয়ী হয়ে দরখাস্ত করে, তোকা ফেরুলসান জি রিকোয়েস্ট করে, অনুরোধ করে, যা বলবেন তোকা ফেরুলসান, বার বার করে বলতে থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি কি বলে ফাতাকুল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বুঝছেন তাহলে, হাত, হ্যাঁ, চোখ, হ্যাঁ, কান, পা, তারপরে দিল, হৃদয়, কলব, যতগুলি আছে, ব্রেন, বুদ্ধি, সবগুলি সবগুলি দরখাস্ত করে কার কাছে, জবানের কাছে, দেখো তুমি ঠিক থাকো, তুমি ঠিক না থাকলে কিন্তু আমরা খারাপ হয়ে যাব, তুমি ঠিক থাকো তো আমরাও ঠিক থাকো। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি বলে দরখাস্ত করে, বলে ইত্তাকিল্লাহ ফিনা, জবানের কাছে দরখাস্ত করে সমস্ত পার্টস গুলি শরীরে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি, যে আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে, ফাইন্নামা নাহনু বেকা, কারণ আমরা তোমার সাথেই জড়িত, হে জবান, হে জিহ্বা, তোমার সাথে কিন্তু আমরা সংশ্লিষ্ট বা জড়িত, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো, জবান সিধা তাহলে আমরাও সিধা, জবান সোজা আমরাও সোজা, ওয়াইন এ ওয়াজাজ তা এ ওয়াজাজ না, আর তুমি যদি টেঁড়া বাঁকা হয়ে যাও, তুমি যদি বক্রপথ অবলম্বন করো, আমরাও কিন্তু বাঁকা হয়ে যাব। সুতরাং জবান দিয়ে যদি অশ্লীল অন্যায় কথা বলো, মানুষের ওপর অত্যাচারমূলক কথা বলো, অথবা আল্লাহ সম্পর্কে ভুল কথা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, দিন সম্পর্কে ভুল কথা বলো, তো আমরাও ভুলটাই করব, ভুলটাই করব, কারণ তুমি জবানে যেটা বলছো তোমার কথা মেনে আমাদেরকে চলতে হবে। এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির, আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। আর জবান আমাদের যেমন জবান আছে তেমনি আমাদের কলব, হার্ট, হৃদয় আছে, হ্যাঁ আছে না, অন্তর। ওলামারা বলেছেন যে জবান হচ্ছে অন্তরের মুখপত্র, মুখপত্র বুঝেন তো না, বুঝেন না, আরে বিভিন্ন সংগঠনের মুখপত্র আছে, সংগঠনে মেলা লোক আছে, দাদা বোঝা গেছে, যে কোনো সংগঠনে হাজার হাজার লোক আছে, হ্যাঁ, ওর মধ্যে একজন থাকে তাদের প্রবক্তা, ও নিজের দলের পক্ষ থেকে বলবে, দেশের মুখপত্র, মুখপত্র বাইরে যদি বলতে হয় তো বিদেশ মন্ত্রী বলবে, বাইরে অন্য দেশের সাথে, তাই না, কথা বলবে তো মুখপত্র, দেশের মুখপত্র, প্রতিনিধি। তো ওলামারা বলছে বল্লিসানো তুরজুমানুল কলব, জবান হচ্ছে অন্তরের প্রবক্তা বা অন্তরের প্রতিনিধি অথবা কেউ মুখপত্র, অন্তরে যা কিছু আছে মুখ দিয়ে বেরিয়ে যায়, অন্তরে তৌহিদ থাকলে তৌহিদ বেরোবে, অন্তরে সুন্নাহ থাকলে সুন্নাহ বেরোবে, অন্তরে যদি ইসলাম থাকে ইসলামের কথা বেরোবে, আর অন্তরে যদি শিরিক থাকে, বেদাত থাকে, কুফুরি থাকে, নাস্তিকতা থাকে, বিধর্মিতা থাকে, পেট পূজা থাকে, অন্তরে সবাই এগুলো ঠিক আছে, ওগুলো বেরোবে। যখন খাওয়া দাওয়ার পার্টি চলে আজকাল আমাদের মুসলিম সমাজের, তখন দু তিন ঘন্টা তো বসেন, তাই না, মহফিলে দশ বিশ জন বসে আছে, আপনি কোনো কথা না বলে আপনি বক্তা হবেন না, আপনি শুধু চুপচাপ এক কোনাতে বসে শুনবেন, তাহলে এই লোকগুলিকে আপনি স্টাডি করে নিতে পারবেন, যাদের অন্তরে কি আছে, এরা সব দুনিয়াদার, অন্তরে দুনিয়া, পয়সা পয়সা ভরা আছে, আর জমি জায়গা টাকা পয়সা ভরা আছে, না কি ভরা আছে, কেমন করে বুঝবেন, এই যে দু তিন ঘন্টা বসে থাকলো শুধু গল্প, আমি সৌদি আরব থেকে এত টাকা ইনকাম করলাম, আর তারপরে আমি এত এত জায়গা কিনলাম, অমুক অমুক জায়গায় জায়গা রাখলাম, এতটা আমার জায়গা আছে, তারপরে আমি বাড়ি করলাম, হ্যাঁ, তারপরে আমার এত টাকা ভাড়া আছে, তারপরে এই সেই, অথবা কেউ বিপদে আছে তো খালি বিপদ আর বিপদ, হায় রে ভাই রে, আর বলিও না, এখন যে অবস্থা, এখন খরচ উঠায় মুশকিল, নিজের পকেট খরচ জুটে না, খাওয়া দাওয়া জুটে না, এইগুলোই গল্প শুধু লেগে আছে, এইগুলোতে লেগে আছে, ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা খাওয়া দাওয়ার পার্টিতে বসে চুপচাপ শুধু শুনবেন, হয় দেখুন সুখের কথা দুনিয়ার, না হয় দুঃখের কথা, না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না আস্তাগফিরুল্লাহ, এত বড় একটা মজলিস গেলেন একবার তওবা ইস্তিগফার, কিচ্ছু না, শেষখানে উঠে গেল, আচ্ছা আসি আসি, না মজলিসের কাফফারা, না কোনো ভালো কথা জিকির আছে, কিচ্ছু নেই, না পরকালের কথা, না কেউ একটা নামাজের কথা সালাতের কথা বললো, যে ভাই আমরা তো খেয়ে দিয়ে যাচ্ছি রাত্রে, তো ফজরটা ভুলিয়েন না, একটা বান্দা পাওয়া গেল না যে বলবে যে ফজরটা পড়িয়েন আপনারা, কমপক্ষে একটা দাওয়াত দিয়ে দিত, একটা লোক পাওয়া যাচ্ছে না। এতে থেকে বুঝতে পারবেন যে এদের অন্তরে আছেটা কি, অন্তরে পয়সা ঢুকে আছে, অন্তরে দুনিয়ার লোভ লালসা ঢুকে আছে, পেট পূজা ঢুকে আছে এখানে। সুতরাং গল্পই চলছে শুধু দুনিয়ার সুখ দুঃখের, কার কত টাকা হইল, কার কত টাকা হইল। মহিলাদের যে সব পার্টি হয় ওই সব পার্টির একটা গল্প শুনেছি, মহিলাদের গল্প চলছে যে কার কয় জোড়া শাড়ি আছে বা কতটি শাড়ি আছে, অনেক আগের গল্প এটা। কিন্তু তো ভায়া হয়ে শুনে কয়েক ভায়া দিয়ে গল্পটা শুনেছি যে এক মহিলা প্রতিযোগিতা চলছে, কেউ বলছে আমার দশটা শাড়ি আছে দামি দামি, কেউ বলছে আমার ২০টা আছে, কেউ বলছে ৩০টা, এক মহিলা বলছে আমার ৪০টা শাড়ি আছে। কি আছে? ৪০টা শাড়ি আছে, না দোয়া, না জিকির আজকার, না আল্লাহ, না পরকল্লা, নামাজ, না দিন, না ইসলাম, কোনো আলোচনা নেই। পুরুষ হোক আর নারী হোক, এ হল অবস্থা। কার কয় ভরি স্বর্ণ আছে, কার স্বামী কেমন স্বর্ণ দেয়, হ্যাঁ, আর কার স্বামী একেবারে তার মুষ্টির ভিতরে যখন বলবে চলো গোল্ড মার্কেট চলো তখনই একবারে টান দিল, কারণ হোম মিনিস্টার বলছে উপায় নেই, না হলে জেলে যেতে হবে। কথা বোঝা গেছে? এই হল অবস্থা। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। জি, তো বলছিলাম যে ওলামারা এমনি বলেন যে জবান হচ্ছে মানুষের অন্তরের কি, হ্যাঁ, মুখপাত্র, প্রতিনিধি। অন্তরে যা আছে মুখ ওইটাই বলবে। অন্তরে আল্লাহ পরকাল আছে, পরকাল কথা অবশ্যই আলোচনা হবে, ভাই আমাদের চিন্তা করা উচিত। ভাই সৌদি আরব আমরা আসলাম, অনেকদিন থাকলাম এখানে, এখন এই পরিস্থিতি, যাক বেশি বেশি একটু হজমরা করে ও যদি আমরা চলে, এইভাবে তো বলা যেতে পারে। গল্প ঠিক আছে, প্রবাসেরই গল্প চলছে, প্রবাসী আপনারা, কিন্তু এইভাবে তো ইসলামের কথা বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ এখান থেকে যদি আরো দু চার দশটা উমরা করে চলে যেতে পারি, একটা হজ করে চলে যেতে পারি, তাহলে ধন্য। দেশ থেকে হজ করলে ৫ লাখ টাকা ১০ লাখ টাকা লাগবে, তা না করে এখান থেকে হজ করে গেলে তো ৫ লাখ টাকা উঠে গেল, হলো না? অনেকেই কিন্তু ভিসা পয়সা খরচ করে এসছে, ঠিক আছে, বেতন পেলেন না, কিচ্ছু পেলেন না, আমি ভালো বুদ্ধি দিই, কিচ্ছু করি না, একটা হজ করে চলে যান। যদি একটা পয়সাও না নিয়ে যেতে পারেন আর হজটা করে যান তো ৫ লাখ টাকা আদায় হয়ে গেল, হলো না? হলো না? অন্তত আমাদের মজলিসগুলিতে যদি এইরকম কোন ভালো কথা বলি তাতে মানুষের ফায়দা হবে, বোঝা যাবে যে অন্তরে আমাদের কি আছে, আল্লাহ আছে, পরকাল আছে, না দুনিয়া আছে। জবানে যেগুলি আপদ রয়েছে, বিপদ রয়েছে, সেগুলি অনেক, আমার আলোচনাতে অনেক কথাই চলে এসছে। জি হ্যাঁ, আপদের দিকগুলো, ভালো দিকগুলি এসছে, তাওহীদ সুন্নাত থেকে শুরু করে মানুষের হকের ক্ষেত্রে অনেক ভালো দিক এসছে। মন্দ দিকে শিরিক বলেছি, বেদাত বলেছি, আর মানুষের হকের ক্ষেত্রে খারাপ কথাবার্তা এসব বলেছি। তার মধ্যে একটি হচ্ছে অশ্লীল কথা বলা, ফাহেশা কথা বলা, অশ্লীল কথা বলা। দেখেন মানুষ দেখা দেখে অশ্লীল কথা শিখে, যে কচিকাচারা অশ্লীল কথা বলছে, অকথ্য ভাষা বলছে বা গালি গালাজ শিখছে, এটা বড়দের কাছ থেকে শিখে। কার কাছ থেকে শিখে? ও অন্য জায়গা থেকে শিখে আসে না, রাত দিন যাদের সাথে থাকছে ওদের কাছ থেকে শিখছে, হয় বাপ মায়ের কাছ থেকে শিখছে, আর না হলে ভাই বোনদের কাছ থেকে শিখছে, যারা বড় আছে তার সাথে তারা এই ভাষাগুলি ব্যবহার করে, অথবা আশেপাশে কিছু ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের সাথে কচি কাচাদের সাথে মেশার সুযোগ পাচ্ছে, তারা তাদের বাপ মায়ের কাছ থেকে বা ভাই বেরাদের কাছ থেকে শিখে আসছে, ওখান থেকে পাচারে আসছে আপনার ছেলেদের কাছে, অশ্লীল অকথ্য ভাষা এইভাবে মানুষ শিখে। আমরা নিজেরা ছোটতে এইরকম ছিলাম। জি হ্যাঁ, আমার বাড়িতে কোনো গাল ছিল না আলহামদুলিল্লাহ, কারণ এইভাবে যেন জেলখানার মতো করে আমার আপা মানুষ করেছে আমাদের। বাইরের ছেলেমেয়েদের সাথে অত কোনো যোগাযোগ নেই, ব্যাস মাদ্রাসা যাওয়া পর্যন্ত আসা পর্যন্ত ব্যাস বাড়িতে পড়াশোনা, বাড়িতে গেলাম মামাদের বাড়ি বেড়াতে, ওখানকার ভাষা এত খারাপ, এত খারাপ ভাষা। ওখানে গিয়ে ১৫ দিন থেকে ছোট আমার মনে পড়েছে, ৮ বছর বয়সের কথা, একটা কথা মনে আছে, যেন কিস্তা শোনাচ্ছে আপনাদের, ভাষা ওই গ্রামে এত খারাপ, কথায় কথা একেবারে নোংরা গাল, ওখান থেকে একটা গাল মুখস্থ করে চলে এসেছি, বুঝতে চলে এসেছি। আসার পর আমার গ্রামে এই এত খারাপ গাল গ্রামেও নেই, আমাদের গ্রামেও নেই, মানে এক এক গ্রামে আবার গাল বেশি থাকে, কোন গ্রামে একটু কম থাকে, তো ওই গাল নেই। আর হঠাৎ করে কথায় কথায় তখন ওইটা বলে দিয়েছি, ৮ বছর বয়সের শুনেছি, বলে দিয়েছি, সাথে মুখ দিয়ে বেরিয়ে গেছে। শোনার পরে গ্রামের ছেলের অবাক যে এই গাল তো এখানে শুনিনি, কোথেকে শিখেছে? আমার আব্বাকে দৌড় দিয়ে বলে দিচ্ছে যে এইরকম কথা বলবো। আর তখন তো শুরু হলো আমার উপর শাসন, তবা করলাম, যাক কি শিখাইলাম আপনাদেরকে, যে গাল শিখে ছোটরা কার কাছ থেকে, সাথী সঙ্গী, যারা বড় সাথী সঙ্গী তাদের কাছ থেকে শিখে, আর প্রথম শিখে বাপ মায়ের কাছ থেকে, বাপ মাকে গাল দিচ্ছে জি, বা বড় ভাই হ্যাঁ বোনেরাকে গাল দিচ্ছে, বড় ভাই ছোট ভাইদেরকে গাল দিচ্ছে, ওদের থেকে শিখে, যেমন ভাষা পাবে তাদের কাছ থেকে শিখবে। যারা এই নোংরা ভাষাগুলি বলতে অভ্যস্ত হয়ে গেছে, অথচ 30-40-50 বছর বয়স হয়ে গেছে, তারা ছোট থেকে নোংরা পরিবেশে মানুষ হয়েছে, ওই নোংরাদের সাথে লালিত পালিত হয়েছে, ওই নোংরাদের পরিবেশেই বড় হয়েছে, যার ফলে ওই নোংরা ভাষাগুলি ওখান থেকে থেকে গেছে, যা থেকে ইচ্ছা করলে অনেক সময় মুক্ত হইতে পারছে না, আর ওইভাবে বদ্ধপরিকর হয়ে দৃঢ় সংকল্পের সাথে অন্তরকে মজবুত করে ইচ্ছা করছে না, সংকল্প করছে না যে আমি এসব কথা বলবো না, তওবা করছে, যার ফলে এগুলো থেকেই যাচ্ছে আমাদের অশ্লীল কথাবার্তা, ফাহিশা কথা, নোংরামি কথা। এই সম্পর্কে দুই একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ইয়াকুম ওয়াল ফহশ, তোমরা অশ্লীল কথা থেকে দূরে থাকো বা বেঁচে থাকো, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফহশা ওয়ালা তাফাহুশ, আল্লাহ অশ্লীলতাকে পছন্দ করেন, মানে অশ্লীল কথা কাজকে পছন্দ করেন না, আর যারা হয়তো অশ্লীল নাই, এমনি স্বভাব অশ্লীল নাই, কিন্তু শুনে শুনে অশ্লীল কথা বলে দেখা দেখি, এটাও আল্লাহ পছন্দ করেন না। আর তিরমিজি তার একটি হাদিস রয়েছে, ইমামে রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন মানুষ যে ইমানদার হবে মুসলিম, সে কখনো মানুষকে লান্তান করবে না, গালমন্দ করবে না বা খোটা দিবে না, তুই এইরকম, তুই এইরকম, তুই ছোট লোক, তুই তো এইরকম ছিলি, তোকে জানি না, তুই তো এইরকম কয়েকদিন আগে তুই এরকম ছিলি, হ্যাঁ এইরকম যে কথা বলে এইটা চরিত্র, ওয়ালা বিল্লাহ আন, আর গালমন্দ করে না, লান্তান করবে না, গাল দিবে না, ওয়ালাল ফাহেশ, আর মুমিন কখনো ফাহেশ অশ্লীল হতে পারে না, ওয়ালাল বাজি, আর নোংরা ভাষা ব্যবহার করতে পারে না, তো মুমিনের ভাষা নোংরা হবে, হ্যাঁ তোর বাপের খাই, হ্যাঁ হ্যাঁ, তারপরে ইত্যাদি ইত্যাদি ভাষা আপনার ওখানে, যাদের সাথে আপনার আপনি তাকে যদি তুমি বলে দেন সেটাই গায়ে, যাদের সাথে আপনি বলা দরকার তার সাথে যদি আপনি তুমি বলে দেন সেটা গেল না, আর যার সাথে তুমি বলা উচিত তাকে যদি তুই বলেন তাহলে গেল হলো না, এটাই গাল, এটা মনে রাখতে হবে আপনাকে। সুতরাং এগুলি হচ্ছে বড়ই নোংরামি, এগুলি হচ্ছে ফাহেশা। ফাহেশা মানে এই নাই যে একেবারে যে কথাগুলি একবারে নোংরা আর একেবারে লজ্জা স্থানের সাথে সম্পর্কিত শুধু ওইগুলো, না না না না, যে বরং যে কোনো একেবারে নিম্নমানের কথাবার্তা, নোংরামি কথাবার্তা যেগুলি, এগুলি হচ্ছে ফাহেশা কথা, এগুলি হচ্ছে বাজা আহ মানে নোংরামি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস 3 নম্বরে আরো দুটি কে ফাহিশা সম্পর্কে শোনাই, কারণ অনেকের ভাষা আমাদের, আমরা দিন শিখলেও তাওহীদ শিখলেও সুন্নাহ শিখলেও খারাপ হয়ে গেছে, ছোট থেকে খারাপ হয়ে গেছে, বদ অভ্যাস থেকে মুক্ত হতে পারিনি। বুখারী মুসলিমের একটি হাদিস শোনাই আপনাদেরকে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত বলছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অশ্লীল ছিলেন না, আর বানিয়ে বানিয়ে কোন অশ্লীল কথা বলতেন না, কারণ কতগুলো লোক আছে ও জন্মগত অশ্লীল কথা শিখেনি, হ্যাঁ অশ্লীল স্বভাব নয় তার, অশ্লীল কথা বলা তার স্বভাব নয়, কিন্তু সবার দেখা দেখি নিজে কি করে লুকি করতে করে বলে, বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করে, এইরকম ছিলেন না, না ইচ্ছা করে বলতেন না, ওই ইচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেল, অনেক এইরকম প্রকৃতির ছিলেন না মোটেই, কখনো অশ্লীল কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না। আরেকটি হাদিস তিরমিজির রয়েছে, যাতে বলা হয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মা মিন শাইইন আসকালু ফিল মিজানিল আবদি আল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, কিয়ামতের দিনে নেকির পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটি হবে সেটা হবে চরিত্র, হুসনুল খুলুক, মানুষের উত্তম চরিত্র সবচেয়ে ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ক্ষেত্রে সবচেয়ে ভারী হবে, আরেক হাদিস রয়েছে, আর মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে সবচেয়ে দাঁড়ি পাল্লাই ভারী হবে, নেকির পাল্লাই কোনটা, উত্তম চরিত্র, মানুষের সাথে আমি সৎ ব্যবহার করেছেন, সৎ আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, মানুষের সাথে ভালো কথা বলেছেন, মানুষকে কখনো কষ্ট দেননি, এটা সবচেয়ে ভালো আপনার আমল কিয়ামতের দিনের। ওয়া ইন্নাল্লাহ ইউবগিযুল ফাহিশাল বাযিয়্যা, এবং আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ কি করেন, ঘৃণা করেন কাকে? অশ্লীল ব্যক্তিকে, যে অশ্লীল কথা বলে, আলবাজি যে নোংরা কথা বলে, নিচু শ্রেণীর কথা বলে, তাকে আল্লাহ রাব্বুল্লাহ ঘৃণা করেন, আল্লাহ ভালোবাসেন না মোটে। আর যাকে আল্লাহ ঘৃণা করেন তাকে কখনো জান্নাত দিতে পারেন না, কখনো জান্নাত দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত তার কাফফারা না। বলছে না যে চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু অবশ্যই এগুলি হচ্ছে তাদের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য উত্তম চরিত্রের ক্ষেত্রে বলেছেন যে মানুষ জবানের কন্ট্রোল করবে। এই জন্য দেখেন অনেক সময় তর্কে জড়িয়ে যায় মানুষ, তর্কে জড়িয়ে গেছে। যেমন আজকে আসার পরে দুইজন টেলিফোন করছে, এখান থেকে আপনার রাস্তা পার হলে আল খালি শুরু হয় তাই না, এখান থেকে টেলিফোন করছে। আমার সারা বিশ্বের কোন কোন 10,000 মাইল দূর থেকে টেলিফোন আসে, উঠাইতে পারি না, এখান থেকে টেলিফোন করছে। তো টেলিফোন উঠাবার সময় ছিল, উঠাইলাম, উঠার পর বলছে আমাদের দুজনে একটু একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, তো আপনাকে জিজ্ঞেস করছি। কোথা থেকে? আমি জিজ্ঞেস করি নাম কি, কোথা থেকে জিজ্ঞেস করি আমি, তো নাম কি কোথেকে? বলছে যে আল খালিজ থেকে। বলছে আল খালিজ দাম্মাম? বলছে হ্যাঁ। তা আমি বললাম যে সেন্টার এসে জিজ্ঞেস করবেন, সাথে সাথে টেলিফোন রেখে দিলাম। দাম্মামের লোকের টেলিফোনে সময় দিব, তাহলে বাকি বিশ্বের লোককে কিসে সময় দিব? চিন্তা করেন আপনি। আর তারপরে কিসে তর্কে জড়ি? হ্যাঁ, তর্কে জড়ি। দিনের ক্ষেত্রেও তর্ক করা ভালো কাজ নাই, আর দুনিয়ার ক্ষেত্রে তর্ক করা তো আপনি গঠনমূলক দিনের ক্ষেত্রে মানুষকে তৌহিদ বুঝে দিকে, সুন্না বুঝে দিকে তর্ক করা অপছন্দ মনে করা হয়েছে। কারণ যদি মানতে না চায়, আর যদি হ্যাঁ ঠান্ডা মেজাজে বুঝতে চায় তাহলে বুঝাবার চেষ্টা করেন না, সেটা সেই তর্ক নয় যে তর্ক নিষেধ। আর এমনি দুনিয়ার ক্ষেত্রে কারোর সাথে তর্কে জড়ানো না, নিষেধ করা হয়েছে। এই মর্মে একটি হাদিস শুনাই, জবানের একটা আফতের দিক হচ্ছে তর্কে জড়ানো, আরেকটা হচ্ছে মিথ্যা কথা বলা, আরেকটা হচ্ছে বেশি রসিকতা করা, মজাক করা। বেশি মজাক করতে করতে ঝগড়া হয়ে যায়, বেশি মজাক করতে করতে কি হয়, ঝগড়া হয়ে যায়। জি হ্যাঁ ভাই, একজন লোককে যদি বারবার করে বলেন দেশি কেমন আছেন, দেশি কেমন আছেন, রাখবে না রাখবে না? এমনি এক একবার বলছেন চলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ রাখবে না রাখবে না? হ্যাঁ অবশ্যই। একটা উদাহরণ দিলাম, এইরকম মেলা কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা জাইমুন বেবাইতিন ফিরাবাজের জান্না, আমি জান্নাতের মাঝখানে একটি, জান্নাতের এক কিনারা রাবত, জান্নাতের এক কিনারায় একটি ঘরের দায়িত্ব নিচ্ছি। লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান, যদিও সে হকপন্থী হয় বা ন্যায্য অধিকার তার থাকে, তারপরও সে তর্ক যদি ছেড়ে দেয় তাহলে তার জন্য জান্নাতের এক কিনারায় একটি ঘরের স্পেশাল ঘরের কি নিচে দায়িত্ব নিচ্ছি, জিম্মেদারি নিচ্ছি। ওয়াবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, আর জান্নাতের মাঝখানে মধ্যবর্তী স্থানে তার জন্য একটি স্পেশাল ঘরের দায়িত্ব নিচ্ছি, যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, এমন কি রসিকতা করে হলো, রহস্য মজাক করে, বন্ধু বান্ধবের সাথে রহস্য মজাক করে মোবাইলটা লুকিয়ে দিয়েছে, চাবিটা লুকিয়ে দিয়েছে, তারপরে একটু হয়রান হয়ে বেচারা ঘুরে বেড়াচ্ছে, আমার ভাই চাবি হারিয়ে গেছে, এ হারিয়ে গেছে, এ কামা হারিয়ে গেছে, কিন্তু ও রেখে নিয়েছে, ও ভিতরে ভিতরে হাসছে রসিকতা করে, কিছুক্ষণ হয়রান করার পরে দিয়ে দিল, করে না অনেকে। এইরকম মেলা উদাহরণ আছে রসিকতার জন্য হাসি মজাক করে মিথ্যা কথা বলা। বলছে ভাই তুমি পেয়েছো কি, তুমি জানো, তুমি নিয়েছো কি? না না না না, আমি কি বললাম, আমি নিয়েছি। মিথ্যা কথা বলছেন আপনি রসিকতা করে? না, এক মিনিটের জন্য রসিকতা করে মিথ্যা কথা বলা জায়েজ নয়। ওয়া বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকুহু, আর জান্নাতের উচ্চ স্থানে আল্লাহ রাব্বুল স্পেশাল ঘরের জামানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছেন, একটি স্পেশাল ঘর দেবেন আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ জামানত নিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন ওই ব্যক্তির জন্য যে নিজের চরিত্রকে ভালো করবে, যে উত্তম চরিত্রের অধিকারী হবে। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। সুতরাং আমরা জিভের যেসব আপদ বিপদ রয়েছে, জিভের পক্ষ থেকে যেসব বালা মুসিবতগুলি আসে, সেগুলি থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখি। যেমন আর বেশি লম্বা আলোচনা না করে, আর প্রত্যেকটির দলিল বা হাদিস না পেশ করে মানুষের উপর জুলম অত্যাচার করা, জবান দিয়ে গাল বন্ধ করা, মানুষের গীবত করা, হ্যাঁ পরনিন্দা করা, দোষ চর্চা করা, অথচ এই দোষ চর্চা তার ব্যক্তি জীবন, এই নয় যে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে যেন সতর্ক করছেন, না না, এরকম কোন গঠনমূলক কোন উদ্দেশ্য নেই। এইরকমই চুগলখুরি করা, কথা লাগিয়ে দুশ্মনী পয়দা করা, গালমন্দ করা, মিথ্যা প্রবাদ দেওয়া, ঝগড়া বিবাদ করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি, এইরকম বহু জবানের আপদ রয়েছে যেগুলির কারণে কিয়ামতের দিনে মানুষ সর্বহারা হবে, অনেক নেকি নিয়ে যাবে কিন্তু কিয়ামতের দিনে কি হয়ে যাবে, সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব। কেন? ওই যাদের উপরে কথা দিয়ে জুলুম করেছে, বিভিন্ন কারণে জুলুম অত্যাচার করেছে, কাউকে গাল দিয়েছে, কারোর সাথে নোংরা ভাষা বলেছে, কারো গীবত করেছে, কারো চুগলখড়ি করেছে, কারো হক নষ্ট করেছে ইত্যাদি, ওরা সব আসবে আল্লাহর কাছে পাওনা নেওয়ার জন্য, যে আল্লাহ ই জালেম আমার উপরে জুলুম করেছে, আমাকে অকথ্য ভাষা বলেছে, তুমি বিচার করে দাও। আল্লাহ তখন নেকি দিতে দিতে সব নেকি শেষ হয়ে যাবে। তারপরে শেষে এক লোক আসবে, ওকে বলবে যে আর তো নেকি নাই, তো কি দেবো, তো তোমার গুনাহ আছে, বলছে গুনাহ আছে, তো ঠিক আছে তোমার গুনাহগুলি চাপিয়ে দাও, তোমার গুনাহগুলি এই লোকের পাল্লাতে চাপিয়ে দাও আর তুমি জান্নাতে চলে যাও। একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছে সহিহ মুসলিমের হাদিস, আতা দুরুনা মানিল মুফলিস, জানো সর্বহারাকে, সর্বহারা বুঝেন তো যে ফুটপাতে বাস করে, যার খাবারও নেই, কাপড় চোপড়ও নেই, আর বাড়ি ঘরও নেই, ভিটে মাটিও নেই, হচ্ছে সর্বহারা। শুধু হয়তো লজ্জা স্থানটা কোন রকম ঢাকা আছে, হ্যাঁ, একটা প্যান্ট গেঞ্জি দিয়ে, একটা লুঙ্গি গেঞ্জি দিয়ে, এতটুকু সর্বহারা, কিচ্ছু নেই তার, আর কিছুই নেই তার কাছে, কি খাবে একটু পরে তাও নেই, সর্বহারা। এইরকম সর্বহারা দুনিয়ার সর্বহারা নয়, সে আসল সর্বহারা হচ্ছে কিয়ামতের দিনে। যেই ব্যক্তি এইরকম সর্বহারা হয়ে জাহান্নামে যাবে, মানুষের হক দুনিয়া নষ্ট করেছিল এই জন্য, অথচ অনেক নেকি নিয়ে গিয়েছিল, তার নেকি দিয়ে ও জান্নাতে যেতে পারত যদি মানুষের হক নষ্ট না করত, আর জবান খারাপ না করত, জবানের অপব্যবহার না করত, জবানকে কন্ট্রোলে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবানের কন্ট্রোলের তৌফিক দান করেন। এবং শেষখানে একটি সুসংবাদ ওই সব ভাই বোনদের জন্য যারা জবানকে কন্ট্রোল করে রাখে তাদের জন্য, আর আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদের সকলকে তৌফিক দান করেন। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ বলছেন, মান ইয়াজমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমারাল্লাহু জান্নাহ, যেই ব্যক্তি আমাকে জামানত দিবে, মানে আমাকে সিকিউরিটি দিবে, হ্যাঁ, যে আমাকে নিশ্চয়তা দান করবে, কিসের, যে আমি দায়িত্ব নিচ্ছি, এই যে দুই ঠোঁটের মাঝখানে দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ জিহ্বা দিয়ে খারাপ কোন কথা ব্যবহার করবো না, বলবো না, বের করবো না, আর কিসের, দুই পায়ে দুই রানের মাঝখানের দায়িত্ব নেবে, যে লজ্জা স্থান হারামে কোথাও নিয়ে যাব না, জেনা ব্যবচারের কাছে যাব না, আর জবানকে হারাম কথায় কাজে ব্যবহার করব না। এই যদি দায়িত্ব কেউ নিতে পারে বা আমাকে যদি সে নিশ্চয়তা দিতে পারে, আজমানুল্লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের জামানতদার হয়ে যাব, দায়িত্বশীল হয়ে যাব, তার জন্য আমি জান্নাতের জিম্মেদার হয়ে যাব, আমি এই দায়িত্ব নিয়ে নেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জবানকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, কারণ এই জবানের কারণেই মানুষ জান্নাতে যেতে পারবে, আর জবানের কারণেই জাহান্নামে যাবে। জবানকে যদি কন্ট্রোল করে আপনি এবাদত করতে শিখান, জবানকে এবাদত করতে শিখান, আমি শুরুতে বলেছি এই কথাটি আবার আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যে আপনার এবাদত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে হবে। যখনই জবান খুলতে যাচ্ছেন, একটা মন্তব্য করতে যাচ্ছেন, তখনই আপনি চিন্তা করে নেবেন যে এই মন্তব্যটা আমার করে আল্লাহকে রাজি করা হবে না নারাজ করা হবে, একটা নেকি হবে না গুনাহ হবে, এটা অবশ্যই চিন্তা করবেন, তাহলে আপনার জবানের পদস্খলন ঘটবে না। বিশেষ করে শেষখানে আরেকটি কথা বলা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটে যে ফেসবুক, টুইটার আর হোয়াটসঅ্যাপ, আরো যতগুলি মেলাগুলি আছে যেগুলো হয়তো আপনারা অনেকে ব্যবহার করেন না, এই সবগুলি আছে, এইগুলির যুগে যে কথাগুলি মানুষের একজনের অপরজনের সাথে হয় সেগুলির ক্ষেত্রে অধিকাংশ লোক ফেসে যাবে যারা এই সব ময়দানে আছে। শেয়ার করা, লাইক করা, আপনি কোনটা শেয়ার করলেন, কোনটা লাইক করলেন, কোনটা আপনি আপলোড করলেন, বা আপনি কোনটার সাপোর্ট করলেন, কোনটায় আপনি কমেন্টস করলেন, কমেন্টসটা কিরকম করলেন, বৈধ করলেন, অবৈধ করলেন, এগুলি আপনার জবানের ফসল, এগুলি জবানের ফসল, যা হাত দিয়ে আপনার লিখা হচ্ছে এটা আপনি কারো কাছে পৌঁছে দিচ্ছেন, সামনে থাকলে সামনাসামনি তাকে কথা বলতেন, কিন্তু সামনে নেই, সেই জন্য সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্বে আপনি ওই লোকগুলির কাছে পৌঁছে দিচ্ছেন যারা এই কথাগুলি আপনার দেখবে। এর মধ্যে গালমন্দ হইতে পারে, অশ্লীল কথা হইতে পারে, ঝগড়া হইতে পারে, তারপরে খেয়াল খুশি কথা, অনুমান ভিত্তিক মন্তব্য ব্যক্তি সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, দেশের শাসক সম্পর্কে মন্তব্য, দিল মন্তব্য করে, আরে ও তো নাস্তিক। আর একজন মন্তব্য করলো, আরে ওরা তো ইহুদিদেরকে জায়গা দিয়ে দিছে। আর একজন মন্তব্য করলো, ও তো ইহুদিদের দালাল, ওকে তো অমুক কিনে নিয়েছে বা অমুক দেশ কিনে নিয়েছে। আরে কত কি, এ তো সামান্য কিছু বললাম। এছাড়াও যেসব একজনের আরেকজনের সাথে যেসব লেখালেখি গুলি হয়, আপনি লিখছেন আর আপনার উত্তর দিচ্ছে, কি বলে ওটাকে, চ্যাটিং, চ্যাটিং এর ক্ষেত্রে অথবা তর্কে জড়িয়ে গেলেন, এইসব বিষয়গুলির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, না হলে আল্লাহর কাছে ফেসে যাবেন। এমন কথা বললেন যেটাতে আপনার অহংকার প্রকাশ করল, এমন কথা বললেন যেটাতে আপনার অশ্লীল কথা ব্যবহার করলেন, অথবা একটা নোংরা ভাষা, একটা ছোট ভাষা ব্যবহার করলেন। আপনি জানেন না, বিশেষ করে চোখের সামনে হলে তো দেখা যায় যে এরই শেখ মুদির রহমান, সুতরাং এর সাথে কিভাবে কথা বলতে হবে, আর এইটা হচ্ছে ছোট বাচ্চা 18 বছর, এর সাথে কেমন ভাবে কথা বলতে হবে, এই লোকটি হচ্ছে শিক্ষিত ভাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, তার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, সামনে থাকলে তো বুঝতে পারছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো বুঝতে পারছেন না। ও একজন নাম দিয়ে হয়তো ফেসবুকে আইডি খোলা আছে, অথবা আপনার এতে যে কোনো এতে আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আর দিলেন তাকে সম্বোধন করে যেন সে 16 বছরের ছেলে অথবা 18 বছরের ছেলে, অথচ সেই ব্যক্তি হয়তো আপনার বাপের বয়সের, সে হয়তো আপনার দাদার বয়সের, সে হয়তো আপনাকে এখন আপনার দেশের লক্ষ লক্ষ মানুষকে পড়াইতে পারবে, হ্যাঁ ইসলাম এতটুকু জ্ঞান রাখে, কিন্তু আপনি তাকে যেন এমন ভাবে সম্বোধন করলেন আপনি এই সোশ্যাল মিডিয়াতে যেন সে আপনার কাছে কিছুই না, সে আপনার কিছুই না, মূর্খ, আমি তার চেয়ে তো অনেক সিনিয়র, অথচ আপনি হয়তো ক্লাস 5 পাস, মাধ্যমিক পাশ করেনি, আর সে হয়তো মাশাআল্লাহ মাস্টার ডিগ্রি করেছে অথবা পিএইচডি করেছে। তাহলে আপনি যাদেরকে জানছেন না তাদের সম্পর্কে এইরকম ভাবে সম্বোধন করা যেটা আপনাকে লজ্জিত করবে কখনো সামনাসামনি সাক্ষাৎ করলে। যদি লজ্জিত মানুষের সামনে না হন, আল্লাহর সামনে হাসরের মাঠে লজ্জিত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন, সুতরাং আমাদের জবানকে যেন কন্ট্রোল করার তৌফিক দান করেন, ভালো কথা বলার যেন তৌফিক দান করেন, আর ভালো কথা যদি কোন ক্ষেত্রে বলার তৌফিক না থাকে, যেমন রাষ্ট্রীয় বিষয়গুলি আমরা বুঝি না, পলিটিক্স বুঝি না, রাজনীতি বুঝি না, সুতরাং এইসব মন্তব্য করে লাভটা কি, মন্তব্য আজকে করলাম একরকম কালকে উল্টো হয়ে গেল, সুতরাং এইসব বিষয়গুলিতে আল্লাহ জানো, আর এইরকম যতগুলি বিষয় রয়েছে যেসব ক্ষেত্রে আমাদের জ্ঞান নাই, ওইসব বিষয়ে জবান খোলা থেকে আল্লাহ জানো আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন ওয়াকুলুল লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, সূরা বাকারা আয়াত নম্বর 83 তে আল্লাহ ইরশাদ করেছেন মানুষকে ভালো কথা বলো, এটা হচ্ছে কোরআনি কায়দা। মুফাসসিরগণ বলেছেন যেটা হচ্ছে কোরআনি সার্কুলার বা কোরআনি নীতিমালা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো যেন কথা আপনার ভালো হয়, মন্দ না হয়, আল্লাহ যেন তৌফিক দান। তারপরে বলছে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তারপরে সালাত আদায় করো আর যাকাত দাও। তাহলে সালাত যাকাতের আগে আল্লাহ ভালো কথা বলছে, নিশ্চয়ই এর গুরুত্ব যে কত আছে তা আপনি বুঝতে পারছেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ভালো কাজের, ভালো কথার তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।